الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم حضرات علماء الكرام محترم حاضرين আমরা সমস্ত মুসলমানেরা জানি এবং বিশ্বাস করি যে ইসলাম ধর্মের ভিত্তি পাঁচটা। পরিষ্কার ভাষায় হাদিস শরীফে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার ইসলাম আলা খামসিন, ইসলাম ধর্মের ভিত্তি, ইসলাম ধর্মের দুনিয়ার, ইসলাম ধর্মের ফাউন্ডেশন পাঁচটা। প্রথমটা হল কালেমা স্বীকার করা, দ্বিতীয়টা হল নামাজ কায়েম করা, তৃতীয়টা হল রমজান মাসে রোজা রাখা, চতুর্থটা হল সামর্থ্যবানদের হজ করা, পঞ্চমটা হল ধনীদের জাকাত দেওয়া। আমার মনে হয় ইসলাম ধর্মের এই পাঁচটা ভিত্তির ব্যাপারে দুনিয়ার কোন মুসলমানের দ্বিমত নেই। সারা দুনিয়ার সমস্ত মুসলমান এই ব্যাপারে একমত। আমরা সবাই জানি এবং বিশ্বাস করি যে ইসলাম ধর্মের এই পাঁচটা ভিত্তি রয়েছে। অবশ্য এক একটা ভিত্তিকে ভিত্তি হিসাবে স্থাপন করার পিছনে কিছু রহস্য রয়েছে যা আজকের আলোচ্য বিষয় নয়। তাহলে মাঝে কেন ইসলামের ভিত্তি স্থাপন করা হল তারও একটা রহস্য আছে। নামাজকে কেন ইসলামের ভিত্তি সাব্যস্ত করা হল তারও একটা রহস্য আছে। তেমনিভাবে রোজার বেলায়ও আছে, হজের বেলায়ও আছে, যাকাতের বেলায়ও আছে। এই পাঁচটা ভিত্তির মধ্যে একটা ভিত্তির নাম হল রমজান মাসে রোজা রাখা। পবিত্র কোরআনের সূরাতুল বাকারার যে আয়াতগুলিকে আল্লাহ রব্বুল আলামিন রমজান মাসে রোজা রাখার বিবরণ দিয়েছেন, রোজা সম্পর্কে বিভিন্ন বর্ণনা দিয়েছেন, সেই আয়াতগুলির ভিতরে সেই আয়াতগুলির ফাঁকে নিয়ে দোয়া সম্পর্কে আল্লাহ একটা আয়াত নাজিল করেছে। সেই আয়াতটা আমি আজকে আপনাদের সামনে ফিরাও। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, আগের আয়াতগুলিতেও আল্লাহ রুজার বিবরণ দিয়েছেন, পরের আয়াতগুলিতেও আল্লাহ রুজার বিবরণ দিয়েছেন, মধ্যের আয়াতে দোয়ার বিবরণ দিলেন কেন? এর কারণ হল আল্লাহ এটা বুঝাতে চান যে রুজার সাথে দোয়ার একটা গভীর সম্পর্ক। রোজাদার সারাদিন রোজা থাকার পরে ইফতারের সময় যে দোয়া করবে সেই দোয়া আল্লাহর কাছে কবুল হয়। এই কথাটা বোঝাবার জন্য আল্লাহ আগের আয়াতগুলিতেও রোজার আলোচনা করেছেন, পরের আয়াতগুলিতেও রোজার আলোচনা করেছেন, মধ্যের আয়াতে দোয়ার আলোচনা করেছেন। বুঝে থাকলে এবার একটু দয়া করে বলুন তো, দোয়ার আয়াতের সাথে রোজার আয়াতগুলির কোন সম্পর্ক নেই? হ্যাঁ, সম্পর্ক আছে। রোজার সাথে দোয়ার সম্পর্ক বোঝাবার জন্যই আল্লাহ এমন ভাবে রোজা এরা আয়াতগুলির হাতে দিয়ে দোয়ার আয়াতটা দিল। যত সময়ে দোয়া কবুল হয়, বিভিন্ন হাদিসে আছে বিভিন্ন সময়ে দোয়া কবুল, এর মধ্যে একটা সময় হল ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। বহু হাদিসে আছে ফরজ নামাজের পরে দোয়া কবুল। আমাদের সমাজে বর্তমানে কিছু মুসলমানের আবির্ভাব হয়েছে, এরা বলে ফরজ নামাজের পরে দোয়া করা যায়। প্রথম বলেন ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, এক অধিকার নতুন কি আমাদের বিধান শিক্ষা দিলেন? রাসুল বলেন ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, এরা বলে ফরজ নামাজের পরে দোয়া করা বিধান। আপনাদের কথা আমাদের কথা বাদ দিন, রাসুলকে রাখলো কোথায়? রাসুলকে কোথায় রাখবে? ফরজ নামাজের পরে দোয়া বিধাত নয়, ফরজ নামাজের পরে দোয়া কবুল হওয়ার তাই। তেমনিভাবে সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় দোয়া কবুল হওয়ার তাই। এই জন্য সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত আছে, তারা ইফতার সময় পরিবার পরিজনকে নিয়ে নিজের বিবি বাচ্চাদেরকে নিয়ে আল্লাহ কাছে দোয়া করতেন। পরিবারের সবাইকে নিয়ে বসে ইফতারের সময় আল্লাহ কাছে দোয়া করতেন। যেমন ভাবে ফরজ নামাজের পরে দোয়া কবুল হওয়ার একটা টাইম, ঠিক তেমনিভাবে সারাদিন রোজা থাকার পর ইফতারের সময় দোয়া কবুল হওয়ার একটা টাইম, সেই রোজার সাথে দোয়া এই সম্পর্কটা বোঝাবার জন্য আল্লাহ আগের আয়াতগুলিতেও রোজার আলোচনা করেছেন, পরের আয়াতগুলিতেও রোজার আলোচনা করেছেন, মধ্যের আয়াতে দোয়ার আলোচনা। সুরাতুল বাকারার 186 নম্বর আয়াতে আল্লাহ দুয়ার আলোচনা করেছেন, আগের আয়ের দুইতে রোজা, পরের আয়ের দুইতে রোজা আলোচনা করা সত্ত্বেও, এবং সেই আয়াতটা আল্লাহ সাহাবায়ে কেরামের একটা প্রশ্নের জবাবে নাজিল করেছেন। তিরুল কুরআনের পরিভাষায় এটাকে শানে নুজুল বলা হয়। পবিত্র কুরআনের কোন আয়াত বা কোন সুরা যদি কারো কোন প্রশ্নের জবাবে না দিল অথবা কোন ঘটনা উপলব্ধে না দিল অথবা কোন সমস্যাকে কেন্দ্র করে তার সমাধান করতে না দিল, তাহলে সেই প্রশ্নকে, সেই ঘটনাকে, সেই সমস্যাকে নাজিলকৃত আয়াত বা সুরার শানে নুজুল বলা হয়। কোরআনের তফসীরের একটা পরিভাষা, শানে নুজুল কথার অর্থ হল নাজিল হওয়ার অবস্থা, কোন অবস্থার প্রেক্ষিতে আল্লাহ আয়াতটা নাজিল করে, সময় কোন প্রশ্নকারী প্রশ্নও হতে পারে, অবস্থাটা কোন সময় কোন ঘটনাও হতে পারে, অবস্থাটা কোন সময় কোন সমস্যাও হতে পারে, যার সমাধান করতে আয়াত আমাদের আলোচ্য আয়াত সূরায়ে বাকারার 186 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাযিল করেছিলেন সাহাবায়ে কেরামের একটা প্রশ্নের জবাবে, তাদের সেই প্রশ্নটাই হবে এই আয়াতে। হ্যাঁ জানি, তাদের প্রশ্নটাই এই আয়াতের সামনে কোন অবস্থার ভিত্তিতে আয়াতটা নাযিল হলো, সাহাবায়ে কেরামের একটা প্রশ্নের জবাবে নাযিল। এবার আমরা বোঝার চেষ্টা করি তারা কি প্রশ্ন করেছিলেন রসুলের জন্য। তারা প্রশ্ন করেছিলেন হে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে বলে দিয়ে আল্লাহ থাকেন কোথায়? এই হল প্রশ্ন। আপনি আমাদেরকে বলে দিন আল্লাহ থাকেন কোথায়? যদি তিনি আমাদের দ্বারে কাছে থাকেন, আস্তে আস্তে দোয়া করলেও তিনি শুনবেন, আর যদি আমাদের থেকে অনেক দূরে থাকেন তাহলে তো চিৎকার দিয়া দোয়া করতে হবে যেন আমাদের দোয়ার আওয়াজ আল্লাহ পর্যন্ত পৌঁছে। এই হল তাদের প্রশ্নটা, বুঝতে পেরেছেন? আল্লাহ যদি আমাদের কাছে থাকেন তাহলে তো আস্তে দোয়া করলেও আল্লাহ শুনবেন, আল্লাহ যদি আমাদের থেকে দূরে থাকেন তাহলে তো আস্তে দোয়া করলে আল্লাহ শুনবেন না, তখন তো এমন ভাবে দোয়া করতে হবে যেন আল্লাহ শুনতে পারে। এই প্রশ্ন সাহাবায়ে কেরাম রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পেশ করার পরে প্রশ্নের জবাব দিয়া আল্লাহ সূরাতুল বাকারার 186 নম্বর আয়াত নাযিল করেন। প্রশ্নের জবাবটা আছে কোথায়? আমার বান্দারা যখন আপনাকে আমার ব্যাপারে প্রশ্ন করে, কি প্রশ্ন? আল্লাহ আল্লাহ কি আমাদের কাছে আছেন না দূরে আছেন? এই আমার বান্দারা যখন আপনার কাছে প্রশ্ন করে আমার ব্যাপারে আমি আছি কোথায়, তাদের কাছে না দূরে, তখন সেই প্রশ্নকারী বান্দাদেরকে বলে দিন পাইনি কারিম, আমি আমার বান্দাদের কাছে কাছেই আছি, আমি আমার বান্দাদের কাছে। এই কাছে আর দূরে শব্দগুলিও আপেক্ষিক, ইনিও আমার কাছে আপনারাও আমার কাছে, ইনি কতটুকু কাছে এনার মধ্যে আর আমার মধ্যে 1 ফুট ব্যবধান, আপনারা আমার কতটুকু কাছে কারোর মধ্যে 5 ফুট কারোর মধ্যে 10 ফুট কারোর মধ্যে 20 ফুটের ব্যবধান, কাছে কাছে ও ব্যস্তম আছে কিনা ব্যস্ত। আল্লাহের সূরাতুল বাকারার 186 নম্বর আয়াতে বললেন যে আমি আমার বান্দাদের কাছে কাছে আছি, কতটুকু আছে? এই প্রশ্নের জবাব পাওয়া যায় কোরআন শরীফের আরেক আয়াতে, সেখানে আল্লাহ বলেন সূরায়ে কাফ এর 16 নম্বর আয়াত, আল্লাহের সূরায়ে বাকারার 186 নম্বর আয়াতে বললেন আল্লাহ আমাদের কাছেই আছেন, কতটুকু কাছে এর জবাব দিলে সূরায়ে কাফের 16 নম্বর আয়াত, সেখানে আল্লাহ বলেন ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বন্দার গায়ের ভিতরে যে সারা আছে এই রক্তটা তার যত কাছে, এই লোকটা তার যত আছে মানে লোকটার মধ্যে আর তার মধ্যে 1 ফুটের ব্যবধান না 1 ইঞ্চির ব্যবধান, আমার জল ব্যবধান। আল্লাহ সূরায়ে কাফের 16 নম্বর আয়াতে বলেন বন্দার দ্বারের ভিতরে যে শারদ আছে এটা তার যত কাছে আমি এর চেয়ে আরো বেশি কাছে, কোন আয়াতে বলেন আল্লাহ আসমানে আছেন, কোন আয়াতে আল্লাহ বলেন আরশে আছেন, কোন আয়াতে বলেন আমাদের কাছে আছেন, কোন আয়াতে বলেন সাথে আছেন, তাহলে কোন আয়াত মানব কোন আয়াত না? একটা মানব আর একটা মানব না, আমরা সবগুলি মানব, সবগুলি মানলে বলতে হবে শুধু আরশে আছেন, সবগুলি আয়াত মানলে বলতে হবে শুধু আসমানে আছেন, সবগুলি আয়াতে যেখানে যেখানে আছেন সেখানে সেখানেই মানতে হবে। আল্লাহ আরশে আছেন এই কথা আমি অস্বীকার করিনি, আমি বলেছি যে কোরআনের বিভিন্ন আয়াতে আছে আল্লাহ আরশে আছেন, আল্লাহ আসমানে আছেন সেই কথাও আমি অস্বীকার করিনি, কোরআনের বিভিন্ন আয়াতে আছে আল্লাহ আসমানে আছেন, কিন্তু আমি শুধু বলেছি যে আয়াতে বলেছেন আল্লাহ আরশে আছেন, যে আয়াতে বলেছেন আল্লাহ আসমানে আছেন শুধু সেই আয়াত মানবেন, না যে আয়াতে বলেছেন আমাদের গাড়ের ভিতরে শারদের ছেড়ে আরো কাছে আছেন সেই আয়াত অমান্য করবে না? সবাই আয়াত মানতে হবে, সবাই আয়াত মানলে সারমর্ম কি দাঁড়ায়? তিনি শুধু সেখানে আছেন না এখানে, যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যে শুধু যে আয়াতে বলেছেন আল্লাহ আসমানে আছেন, যে আয়াতে বলেছেন আল্লাহ আরশে আছেন সেই আয়াত উল্লেখ করল, উল্লেখ করে বলো আল্লাহর সত্তা সেখানেই আছে, আয়াতে কিন্তু সত্তা বলা হয়নি। যেভাবে আল্লাহর আরশে আল্লাহ আছে যেখানে আল্লাহর সত্তা আছে বলা হয়নি, গুণ আছে বলা হয়নি, আল্লাহ আছেন বলা হয়েছে, যে আয়াতে আল্লাহ আসমানে আছেন বলা বলা হয়েছে সে আয়াত এই ব্যাখ্যা নাই যে আল্লাহর সত্তা আছে না গুণ আছে বলা হয়নি। তেমনিভাবে যে আয়াতে আল্লাহ এই দুনিয়ার জমিনে আল্লাহর বন্দাদের সাথে সাথে আছেন বলেছেন সেখানেও আল্লাহর সত্তা আছে না গুণ আছে বলা হয়, একটা হল আল্লাহর সত্তা আর একটা হল আল্লাহর গুণ। আল্লাহ আছেন যেখানে যেখানেই বলা হয়েছে, কথাটা অস্পষ্টভাবে বলা হয়েছে যে সত্তা আছে না গুণ আছে। আর কোরআনের যে সমস্ত আয়াতে অস্পষ্ট কথা বলা হয় সেইগুলির সুস্পষ্ট কোন ব্যাখ্যা যদি হাদিসে তফসিরে পাওয়া যায় সেই ব্যাখ্যার দ্বারা আয়াতের সুস্পষ্ট অর্থ গ্রহণ করা, যে আয়াতে অস্পষ্ট কথা বলা হয়েছে তার সুস্পষ্ট কোন ব্যাখ্যা আয়াতে তফসিরে হাদিসে পাওয়া না যায় সেই আয়াতটাকে অস্পষ্টভাবে বিশ্বাস করতে হয়, অস্পষ্ট কথা বলা হয়েছে অস্পষ্টভাবে বিশ্বাস করতে হয়। কাজেই যে সবাইকে আল্লাহ বলেছেন আল্লাহ আরশে আছেন সত্তাগতভাবে না গুণগতভাবে এর কোন ব্যাখ্যা দেওয়া হয়নি, যে আয়াতগুলিতে আল্লাহ বলেছেন আল্লাহ আসমানে আছেন সত্তাগতভাবে না গুণগতভাবে তার কোন ব্যাখ্যা আল্লাহ দেননি না তো দেননি, যেসব আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহ আমাদের সাথে সাথে আছেন এই আয়াতগুলিতে অসত্তাগতভাবে আছেন না গুণগতভাবে আছেন তার কোন ব্যাখ্যা দেওয়া হয়নি, এবং এর কোন ব্যাখ্যা হাদিসে তফসিরে পাওয়া যায়নি। এমতাবস্থায় আমরা কি বিশ্বাস করব? হাদিস শরীফে উল্লেখ আছে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ তুমি তোমার বিবরণ যেভাবে দিয়েছ আমরা সেইভাবে মেনে নিই, আল্লাহ যেভাবে বলেছেন সেইভাবে আমরা মেনে নিই। এই জন্য সাধারণ জনসাধারণ মুসলমান যারা নিয়মিতভাবে কোরআন হাদিস লেখাপড়া করেন না, এরা কি নিজেরা কোরআন থেকে এই কথাগুলি নিজে নিজে বুঝে নেওয়া সম্ভব? এদের পক্ষে কি হাদিস থেকে কথাগুলি নিজে নিজে বুঝে নেওয়া সম্ভব? সম্ভব না। তাই জনসাধারণ মুসলমান কি কুটপথে যাবে, কি ভাববে, কি মনে করবে, কি ইচ্ছা জনসাধারণের সুবিধা নিতে এই কথাগুলি ইমানে মুজমাল এবং ইমানে মুহস্তলের ভিতরে ঢুকাইয়া দেওয়া হচ্ছে। আপনারা যদি ইমানে মুজমাল করবেন আর অর্থ বুঝবেন আর বিশ্বাস করবেন যথেষ্ট, আপনারা খালাস। আপনারা শুধু ইমানে মুজমাল বিশ্বাস করবেন, ইমানে মুজমাল কি আমান্তুবিল্লাহ আল্লাহকে বিশ্বাস করলাম, কেমন কামা হুয়া আল্লাহ যেমন আল্লাহকে বিশ্বাস করে না আপনারা? এবার বলুন তো কেমন? এই কেমনের জবাব আমার কাছে নাই, এই কেমনের জবাব আল্লাহ কাছে আছে। আল্লাহ যেমন আমি তেমনই বিশ্বাস করব, আর কোন সত্তাগত আর গুণগত ব্যাখ্যার কোন দরকার আছে? সত্তাগত কি আর গুণগত কি, কি অবস্থায় আছে, আল্লাহর হাত কেমন, আল্লাহর পা কেমন, আল্লাহর চেহারা কেমন, আল্লাহ দাঁড়ান না বসেন না আসেন না যান, এই সমস্ত ব্যাখ্যায় আপনাদের জন্য যাওয়ার কোন দরকার নাই। এইগুলি আমরা জানি না, এগুলি আমরা বুঝি না, আমরা আল্লাহ বিশ্বাস করলাম কেমন, আল্লাহ আছেন যেমন। এর চেয়ে সহজ কোন ব্যবস্থা ইমানের জনসাধারণের জন্য আছে? آمنت بالله كما هو بأسمائه وصفاته আমি আল্লাহকে বিশ্বাস করলাম কেমন অবস্থায়, আল্লাহ আছেন যেমন অবস্থায়। আল্লাহর নামগুলি সহ আল্লাহর সমস্ত নাম কেউ আমি বিশ্বাস করলাম, সবগুলি নাম আপনারা জানেন, জানেন আল্লাহ কি কি নাম বিশ্বাস করলেন, যত নাম আছে সব নাম। এক কথায় শেষ আপনাদের জন্য সহজ করে দাও, আল্লাহর 99টা নাম জানিয়া শুনিয়া মুখস্থ করিয়া ইমান আনার সকল মানুষের পক্ষে সম্ভব নয়। আপনারা সবাই 99টা মুখস্থ জানেন, তাহলে আল্লাহর নামগুলি কিভাবে বিশ্বাস করবেন? কতটা নাম বলে আল্লাহর যতটা নাম আছে সবগুলি নাম বুঝে করবেন? তাহলে আপনারা আল্লাহর গুণাবলী কিমত কিভাবে বিশ্বাস করবেন? ইমানে মজবুত বলে কামাউবি আসমাই ওয়াসিফাতি, আল্লাহ যেমন অবস্থায় আছেন তেমন অবস্থায় আল্লাহকে বিশ্বাস করলাম, আল্লাহর যে নাম গুলি আছে সবগুলি নাম বিশ্বাস করলাম, আল্লাহর যত গুণ আছে সমস্ত গুণ বিশ্বাস করলাম। যে কঠিন কথাগুলি আপনারা বুঝবেন না এমন কঠিন কথাগুলি, তাও কুরআন হাদিসের দলিলের নামে কুরআন হাদিসের অপব্যাখ্যা করে ইন্টারনেটে সেন্ড দিয়েছে, তার বক্তব্যটা ইন্টারনেটে যারা দেখে তারা সহজ সরল মুসলমানের সহজ সরল ইমান থেকে তারা বিকৃত হয়ে যায়, বিভূত বিব্রত হয়ে যায়, বিভ্রান্তিতে বসে এইভাবে মুসলমানের মধ্যে কুন্দল সৃষ্টি করার জন্য, ফাটল সৃষ্টি করার জন্য, মুসলমানের সমাজকে টুকরা টুকরা করার জন্য বিভিন্ন একতলাপি মশালা বর্ণনা করতেছে এবং মন গড়া ভুল একটা মতো বর্ণনা করছে। তার ভিতরে আপনাদের সতর্ক হওয়া দরকার, আসমানে আছেন আর আপসে আছেন, যে আয়াত যে আয়াতে উল্লেখ আছে আসমানে আছেন সেই আয়াত দিয়া দলিল দিল, যে আয়াতে আছে আরশে আছেন সেই আয়াত দিয়া দলিল দিল, আর যে আয়াত দলিল সাথে আল্লাহ আমাদের সাথে আছেন সেই আয়াত দলিল আলাদা ব্যাখ্যা করে আল্লাহ আমাদের সাথে আছেন সেই কথা বিশ্বাস করে আগে কুকুরি আলীরা বলেছেন, তাই আল্লাহকে আমাদের কুকুরি শিক্ষা দিলেন। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে কত ভুলি আয়াতে বলেছেন আল্লাহ আমাদের সাথে আছে, সেই আয়াতগুলি আমি একটা একটা করে সুরার নাম আয়াত নম্বর সহ আপনাদেরকে ইনশাআল্লাহ বলা গেল। এর আগে আপনাদেরকে এই ব্যাপারে একটা আরেকটা আয়াতের দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, যেখানে আল্লাহ বলেন আফাতু মিনুনা বিবাউবিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাউদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযয়ুন ফিল হায়াতিদ দুনিয়া বলেন তোমরা কি আল্লাহর কিতাবের একম সমানবে, আর একম সমানবে না? যে আয়াতে এত আল্লাহ আসমানে আছেন সে আয়াত মানবে, যে আয়াতে এত আল্লাহ আকাশে আছেন সে আয়াত মানবে, যে আয়াতে এত আল্লাহ সমস্ত বান্দাদের সাথে সাথে আছেন ওই আয়াত মানবে না? আল্লাহ বলেন তোমরা কি আল্লাহর কিতাবের একম সমান দেয়, একম তো মানবে না, এমন দুষ্টামি কারা করবে? আল্লাহ কুরআন নিয়ে আল্লাহ বলেন ফামা যাযাউমা ইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের কেউ যদি এমন অপকর্ম করে আল্লাহর কিতাবের একম সমানে আর একম সমানে না? আল্লাহ বলেন ইল্লা খিযয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, এদেরকে দুইটা শাস্তি দেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে। একটা শাস্তি হবে এরা দুনিয়ার জীবনে লাঞ্ছিত এবং বঞ্চিত, আর একটা শাস্তি হল ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের দিন ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, জাহান্নামের ভয়ঙ্কর আযাবে নিক্ষিপ্ত হবে। আগের ব্যাপারে বলছি যারা আল্লাহর কিতাবের একম সমানে আর একম সমানে, কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ বলেছেন আসমান সর্বমোট সাতটা। যে সমস্ত আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহ আসমানে আছেন, একটি আয়াতে উল্লেখ নাই কত নম্বর আসমানে আছেন। আল্লাহ কি প্রথম আসমানে আছেন, না দ্বিতীয় আসমানে আছেন, না তৃতীয় আসমানে আছেন, না চতুর্থ আসমানে আছেন, না পঞ্চম আসমানে আছেন, না ষষ্ঠ আসমানে আছেন, না সপ্তম আসমানে আছেন, উল্লেখ নাই কোন আয়াতেও, উল্লেখ নাই কোন হাদিসেও। এখন তুমি যে তো লীলা আল্লাহ আসমান আছেন, তুমি বলতে পারবা কত নম্বর আসমানে, বলতে পারবে না, সেও বলতে পারবে না আল্লাহ কত নম্বর আসমানে। আবার বিভিন্ন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ আরশে সমাসীন হয়েছে, শব্দটা হল সমাসীন। যে সমস্ত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ আরশে সমাসীন আছেন, বান্দা অভিধানে লেখা আছে সমাসীন হওয়া অর্থ আসন গ্রহণ করা, সমাসীন হওয়া অর্থ আসন গ্রহণ করা। একটা কঠিন বাংলা, আমাদের সকলের জন্য সহজ বুদ্ধ বাংলা হইল বসা। আমি যেই আসনে বসলাম এই আসনটা আমি গ্রহণ করলাম, বলুন আসন গ্রহণ করলাম অর্থ কি? সভাপতি সাহেব সভাপতি সাহেবের আসন গ্রহণ করলেন অর্থ কি? উনার সিটে উনি বসছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতে বলেছেন ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ আরশে সমাসীন হয়েছে, এর শাব্দিক অর্থ হল আল্লাহ বসেছেন। শাব্দিক অর্থ ইসলামের অনেক পরিভাষা আছে, শাব্দিক অর্থে চলে না, আর ইসলামের পরিভাষায় আলাদা ব্যাখ্যা আছে। শাব্দিক অর্থ নিজে ভুল হবে, যেমন আজান একটা ইসলামের পারিভাষিক শব্দ, আজান নমাজের আগে দেওয়া হয়, প্রথম দিকে নমাজে হবে জমাতে এই যে দেওয়া হয় এটাকে ইসলামী পরিভাষায় কি বলা হয়, কিন্তু আজান শব্দের শব্দিক অর্থ হল আহ্বান, ইনভাইট করা। তাই আপনি যদি শব্দিক অর্থ ধরে নেন আর বলেন কামিং টু প্রেয়ার, হবে আজান কেন? আজান শব্দের অর্থ তো ইনভাইট, কামিং টু প্রেয়ার হলে কি ইনভাইট হইল না? হ্যাঁ ইনভাইট হইল, আজান হইল না, তা বুঝে আসছে? এই হল শব্দিক অর্থে আর ইসলামের পারিভাষিক অর্থে ব্যবধান। এই শব্দগুলিকে শাব্দিক অর্থে ব্যবহার করিয়া আপনাদেরকে বুঝাইছে পুরান হাদিসের দলিল দিতেছে, আসলে এগুলির যে আলাদা পরিভাষা আছে সেইটা বহন দেখেছে। আর একটা উদাহরণ দিয়ে শুনুন, সালাত একটা শব্দ, সালাত আল্লাহ কুরআনের বিভিন্ন আয়াতে বলেছেন আকিমু সালাত, তোমরা সালাত কায়েম করো। সালাত শব্দের শাব্দিক অর্থ দোয়া, দোয়া করে দিলেই নামাজ হয়ে যাবে না? ইসলামের পরিভাষায় সালাতের আরো কোন অর্থ আছে? হ্যাঁ এই তো শাব্দিক অর্থ আর ইসলামের পারিভাষিক অর্থে ব্যবধান। সালাত শব্দের শাব্দিক অর্থ ডিকশনারিতে সালাত অর্থ লেখা দোয়া, আল্লাহ বলেন আকিমু সালাত, তোমরা দোয়া কায়েম করো, সবে মিলে দোয়া করে চলে গেলে হবে না? তবে ইসলামের পরিভাষায় এখানে সালাত দোয়া অর্থে ব্যবহৃত নয়, নামাজ অর্থে ব্যবহৃত। এই আল্লাহ আসমানে আছেন, আল্লাহ আরশে আছেন মর্মে যে আয়াতগুলি, এই আয়াতগুলির শাব্দিক অর্থ বলে দিয়ে আপনাদেরকে বিভ্রান্ত করেছে, আর এইগুলির যে ব্যাখ্যা আছে আলাদা অর্থ সেই অর্থগুলি আপনাদের কাছে গোপন রেখেছে। এই জন্য তার অপব্যাখ্যাগুলি আপনাদের সামনে তুলে ধরার আগে আমি প্রথমে আপনাদের সামনে কুরআন শরীফ থেকে এমন কতগুলি আয়াত তুলে ধরতে চাই যে আয়াতগুলিতে আল্লাহ বলেছেন আল্লাহ আমাদের সাথে সাথে আছে। যেমন দেখুন কুরআন শরীফের সুরায়ে বাকারার ১৫৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহ মাআস সাবিরিন, আল্লাহ ধৈর্যদারীদের ধৈর্য ধারণকারীদের সাথে আছে। এই আয়াতে আল্লাহ কার সাথে আছে বলেন? ধৈর্য ধারণকারীদের সাথে আছে। কুরআন শরীফের সূরাতুল বাকারার ১৯৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহ মাআল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল পরহেজগার খুদাভিভূতের সাথে আছে, ওই আয়াতে বলেছেন ধৈর্য ধারণকারীদের সাথে আছে, এই আয়াতে বলেছেন মুত্তাকিনদের সাথে আছে। এই সূরাতুল বাকারার 249 নম্বর আয়াতে আল্লাহ আবার বলেন ওয়াল্লাহু মা'আস সাবিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্য ধারণকারীদের সাথে আছে। সূরায়ে আনফাল এর 19 নম্বর আয়াতে বলেন ওয়াআল্লাহু মা'আল মুমিনিন, আল্লাহ সমস্ত মুমিনদের সাথে আছে। আয়াতে আল্লাহ কোথায় আছেন বললেন? সমস্ত মুমিনদের সাথে আছে। একই সূরা সূরায়ে আনফালের 46 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্য ধারণকারীদের সাথে আছে। একই সূরা সূরায়ে আনফালের 66 নম্বর আয়াতে আল্লাহ আবার বলেন আল্লাহ মা'আস সাবিরিন, এবং আল্লাহ ধৈর্য ধারণকারীদের সাথে আছে। সূরায়ে তাওবা এর 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহ মা'আল মুত্তাকিন, আবার বলেছেন আল্লাহ মুত্তাকিনদের সাথে আছে। এই ইন্নাল্লাহ মা'আল মুত্তাকিন কথাটা আল্লাহ আবার সূরায়ে তাওবার 123 নম্বর আয়াতে বলেছেন। তারপর সূরায়ে নাহলের 128 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ মা'আল্লাযীনা ইত্তাকাউ, মুত্তাকি পরহেজগারদের সাথে আল্লাহ আছেন, ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, আর যারা নির্বেদাল ইবাদত করে আল্লাহর, খাঁটি ইবাদত পিওর ইবাদত করে যারা আল্লাহর, আল্লাহ তাদের সাথে আছেন। সূরায়ে মুহাম্মাদের 35 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াল্লাহু মা'আকুম, আল্লাহ তোমাদের সকলের সাথে আছে, আল্লাহ তোমাদের সকলের সাথে আছে। আজকে যে আলোচ্য আয়াত সূরায়ে বাকারার 186 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নি করিমুন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবুলি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইয়াহতাদুন। হে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা আপনাকে জিজ্ঞেস করে আপনি আসি কোথায়, তাদের প্রশ্নের জবাবে বলে দিন আমি তাদের সাথে সাথে আছি। সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ তার বান্দাদের সাথে সাথে আছে। ফালইয়াস্তাজিবুলি, তবে আমাকে যেন ডাকে, আমাকে যেন আমার কাছে যেন দোয়া করে, ওয়ালিউমিনু বি, আর আমার প্রতি যেমন ইমান আনে, লাআল্লাহুম ইয়াহতাদুন, যেন তারা হেদায়েত প্রাপ্ত হবে। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কত দূরে থাকলে মনে মনের কথাও শুনতে পারেন। এই জন্য আল্লাহ বলেন সূরা কাফের 16 নম্বর আয়াতে বলেন ওয়ানাহু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি বান্দার গায়ের ভিতরে যে শারদ আছে এই শারদ তার যত কাছে এর চেয়ে আরো বেশি কাছে কাছে। সূরায়ে মুজাদালা এর 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম। এর অর্থ হল কোন তিনজন লোক যদি কানাকানি করে, কানাকানি বুঝেন, কোন তিনজন লোক যদি কানাকানি করে পরস্পরের পরস্পরের সাথে কানে কানে কথা বল, কানে কানে কথা বল জুড়ে নাচতে, আল্লাহ বলেন কোন তিনজন লোক যদি আস্তে আস্তে কানে কানে কথা বলে আমি তাদের কাছে চতুর্থ জন হিসাবে যাই। কোন পাঁচজন লোক যদি আস্তে আস্তে কানে কানে কথা বলে আমি তাদের কাছে ষষ্ঠ জন হিসাবে যাই। তিনজনে কানে কানে কথা বললে চতুর্থ জন তাকে আল্লাহ, পাঁচজনে কানে কানে কথা বললে ষষ্ঠ জন তাকে আল্লাহ। এখন প্রশ্ন লাগে কিনা, দুইজনে কানে কানে করলে আল্লাহ কোথায় থাকেন, সাতজনে কানে কানে করলে আল্লাহ কোথায় থাকেন, আল্লাহ এই প্রশ্নতে জাগে হে কিন্তু আল্লাহ নিজেই জব দিয়া বলে ওলা আদনামিন জালিকা ওলা আছার, তিনজনের কার্যকে উদাহরণস্বরূপ করা হইল, তিনজনের কম যতজনেই কানাকানি করবে সেখানেও আমি থাকি, পাঁচজনের কম যতজনেই কানাকানি কথা বলবে সেখানেও আমি থাকি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন বান্দার কাছে রাখেন? সমস্ত বান্দার কাছে রাখেন। এই বান্দারা আছে কিনা দুনিয়ার সর্বত্র, বাংলাদেশে যেমন আছে, আমেরিকাতেও, সৌদি আরবে যেমন আছে, চীন রাশিয়াতেও, আল্লাহর বান্দারা যেখানে যে রকম যেখানেই থাকে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে তখন সেখানেই যায়। সূরা হাদিদ এক চার নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, অর্থাৎ তোমাদের যে যখন যেখানেই থাকে আমি তার সাথে তখন সেখানেই থাকি, তোমাদের যে যখন যেখানেই থাকে আমি তার সাথে তখন সেখানেই থাকি। সূরা আরাফের সাত নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া মা কুন্না গায়বীন, আমি কোথাও অনুপস্থিত নই, কোথাও কোনখানে আল্লাহ অনুপস্থিত নাই, এর মানে হল শুধু আসমানে অনুপস্থিত, যে আল্লাহ কোনখানেই অনুপস্থিত নন সেই আল্লাহ শুধু আকাশে উপস্থিত, যে আল্লাহ কোনখানেই অনুপস্থিত নন সেই আল্লাহ শুধু আসমানে উপস্থিত না সর্বত্র বিরাজমান, সর্বত্র বাকি হল আল্লাহ রাব্বুল আলামিনের অবস্থান এবং আমাদের অবস্থান একরকম নয়। আমরা কোথাও থাকতে হইলে একটা জায়গার দরকার হয়, বলেন আপনি যখন বাসায় থাকেন তখন একটা জায়গা দখল করে থাকেন, আপনি যখন দোকানে থাকেন তবুও একটা সুনির্দিষ্ট জায়গা দখল করে থাকেন, আপনি যখন অফিসে থাকেন তখনও একটা সুনির্দিষ্ট জায়গা দখল করে থাকেন, আপনি যখন মসজিদে থাকেন তখনও একটা সুনির্দিষ্ট জায়গা দখল করে থাকেন। আপনারা বলুন, নিজেদের ইমানকে জিজ্ঞেস করে বলবেন অতীতে এমন এক সময় ছিল কিনা যখন আল্লাহ তারা আল্লাহ তারা জগতে কোন জায়গা বলতে কিন্তু ছিল না, আমেরিকা ছিল না, লন্ডন ছিল না, বাংলাদেশ ছিল না, ইন্ডিয়া ছিল না, পৃথিবী ছিল না, বিশ্ব ছিল না, ভূমণ্ডল নবমণ্ডল কিছুই ছিল না, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র মানব দানব জিন ফিরিস্তা নদী নালা পাহাড় পর্বত কিছুই ছিল না, শুধু আল্লাহ ছিলেন, এমন একটা অবস্থা ছিল কিনা কি কোন জায়গা ছিল না, তো শুধু আল্লাহ ছিলেন, কোন জায়গা ছিল না ছিল জমিন না ছিল আসমান না ছিল আরস না ছিল কুর্সি না ছিল লৌহ না ছিল কলম, তখন আল্লাহ ছিলেন। তাহলে পরিষ্কার হয়ে গেল আল্লাহ থাকার জন্য কোন জায়গার দরকার হয় না, আল্লাহ থাকার জন্য যদি কোন জায়গার দরকার হইত তাহলে যখন কোন জায়গা ছিল না তখন আল্লাহ থাকতেন না। তুমি কঠিন কথা নয়, এগুলি অত্যন্ত সহজ কথা, আপনারা সকলে বোঝার মতো কথা, আল্লাহ থাকার জন্য যদি কোন জায়গার দরকার হইত তাহলে যখন কোন জায়গা ছিল না তখন আল্লাহ থাকতে পারতেন না, যখন কোন জায়গা ছিল না তখনও আল্লাহ ছিলেন কেন, যেহেতু আল্লাহ থাকার জন্য কোন জায়গার দরকার হয় না। সুতরাং আমাদের থাকার জন্য জায়গার দরকার হয়, থাকার জন্য মরে গেলে লাশটা নিয়ে কোথায় রাখা হয় ওই একটা জায়গার দরকার হয়, জায়গার দরকার হয়, খবর থেকে চিন্তা হয় মানুষগুলি দাঁড়াবে কোথায় আসলের মাঠে, একটা জায়গার দরকার, আসলের মাঠ থেকে বিদায় হয়ে জান্নাতে যাবে সেখানে একটা জায়গা আছে তার জন্য, আর না হয় আসলের মাঠ থেকে বিদায় হয়ে জাহান্নামে চলে যাবে সেখানে একটা জায়গা আছে তার জন্য। মখলুক বন্দা সৃষ্ট বস্তু ব্যক্তি সব কিছু থাকার জন্য সুনির্দিষ্ট কোন জায়গার দরকার হয়, আল্লাহ রাব্বুল আলামিন থাকার জন্য কোন জায়গার দরকার হয় না। এ কথাটা পরিষ্কার বুঝলেন কিনা, আল্লাহ থাকার জন্য কোন জায়গার দরকার হয় না। যদি আল্লাহ টাকার জন্য কোন জায়গার দরকার হইত, যখন কোন জায়গা ছিল না তখন আল্লাহ থাকতে পারতেন না। কথাটা পরিষ্কার বুঝলেন কিনা দেখো। সুতরাং এইগুলি সৃষ্টি করার পর, মুত্তাকিনদেরকে সৃষ্টি করার পর, সালেহীনদেরকে সৃষ্টি করার পর, সাবিরিনদেরকে সৃষ্টি করার পর, এদের সাথে সাথে আছেন যে আল্লাহ বলেন, গায়ের ভিতরে সারদ সৃষ্টি করার পর এর চেয়েও কাছে আছেন যে আল্লাহ বলেন, আল্লাহ বলেন তিনজন কানাকানি করলে সেখানেও আমি আছি, পাঁচজন কানাকানি করলে সেখানেও আমি আছি, এর চেয়ে কম রূপে কানাকানি করলে সেখানেও আমি আছি, এর চেয়ে বেশি রূপে কানাকানি করলে সেখানেও আমি আছি, আমি আল্লাহ আসমানেও আছি, আমি আল্লাহ আরশেও আছি। এই টাকাটা কি আমাদের টাকার মতো যে যারা টাকা থাকলে আল্লাহ তাকে পাবেন না? আমাদের টাকার মতো নয়, আল্লাহ থাকা আমাদের থাকার মতো নয়। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন একটা মূল নীতি সংকলিত এক আয়াত তৈরি করে বলেন, লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর মতো কেউ হতে পারে, আল্লাহর মতো কোন বান্দা নয়, আল্লাহ কোন বান্দার মতো নয়। আল্লাহ বান্দা যেভাবে থাকে আল্লাহ সেভাবে থাকেন না, বন্দা যেভাবে অবস্থান করে আল্লাহ সেভাবে অবস্থান করেন না। তাহলে আল্লাহ থাকেন কিভাবে? এই কিভাবে প্রশ্নের জবাব আল্লাহ কোরআনের কোন আয়াতে দেননি। আল্লাহ কিভাবে আরশে থাকেন, কিভাবে আসমানে থাকেন, কিভাবে আমাদের সাথে জমিনে থাকেন, তার অবস্থার কোন বিবরণ আল্লাহ কোরআনের কোন আয়াতে দেননি, রাসূল তার কোন হাদিসে দেননি। আর ইসলামী আকাই আকিদা বিশ্বাস হল এইরকম যে যে বিষয়ে বিবরণ আমরা কোরআন হাদিসে পাব সেই বিষয়ে বিশ্বাস করব, যে বিষয়ের বিবরণ পাব না সেই ব্যাপারে প্রশ্ন করা নিষেধ, কেউ প্রশ্ন করলেও বলব যে এই প্রশ্নের কোন জবাব তোমরা পাবে না। এমন কেন আল্লাহ বললেন? তার কারণ হল আল্লাহ কিভাবে আছেন এইটা বোঝার মতো যোগ্যতা দুনিয়ার মানুষের মধ্যে নাই। আল্লাহ কিভাবে আছেন সেটা বোঝার যোগ্যতা নাই, এখানে যেভাবে আছেন সেইভাবে বিশ্বাস করলাম। আমান তুমিল্লাহি কামা হুয়া, মনে আপনার কথা আল্লাহ কি আল্লাহকে কিভাবে বিশ্বাস করলাম, যেভাবে আছেন সেইভাবে বিশ্বাস করলাম। জাগা থাকার আগে আল্লাহ কিভাবে ছিলেন, জাগা থাকার হওয়ার পরে আল্লাহ কিভাবে আছেন, এই কিভাবে এর বিবরণ যেহেতু কোরআন হাদিসে নাই, এর বিবরণ কেউ জানে না, আল্লাহ কাউকে জানাইছেন না, দুনিয়ার জীবনে জানার যোগ্যতাও নাই, এই জন্য জানাইছেন না, জানার দরকারও নাই। কাজেই আল্লাহ আসমানে আছেন কিভাবে, আল্লাহ আল্লাহর পক্ষে সম্ভব যেভাবে, আল্লাহ আরশে আছেন কিভাবে, আল্লাহর পক্ষে সম্ভব যেভাবে, আল্লাহ আমাদের সাথে আছেন কিভাবে, আল্লাহর পক্ষে সম্ভব যেভাবে, আল্লাহ তিনজনের কাছে আছেন কিভাবে, তার পক্ষে সম্ভব যেভাবে, আল্লাহ পাঁচজনের কাছে আছেন কিভাবে, তার পক্ষে সম্ভব যেভাবে, আল্লাহ আমার ঘরের ভিতরে সারদের চেয়েও বেশি কাছে আছেন কিভাবে, এই কিভাবে প্রশ্নের জবাব নাই। জবাব হইল তার পক্ষে সম্ভব যেভাবে, এইটা হইল আল্লাহ কিভাবে আছেন এই প্রশ্নের সংক্ষিপ্ত জবাব। বলেন এই জবটা ইমানে মুজমানে দেওয়া আছে কিনা? আমার সুবি ইল্লাহি অর্থ ইমান আল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস করলাম, আল্লাহকে কামা হুয়া অর্থ যেভাবে আছেন তিনি, কামা হুয়া অর্থ যেভাবে আছেন তিনি। যদি কিভাবে প্রশ্নের জবাব যদি আল্লাহ আমাদেরকে কোরআনে বলে দিতেন, আল্লাহ কিভাবে আছেন সেই বিবরণ যদি হাদিস শরীফে রসুল আমাদেরকে বলে দিতেন, তাহলে আমার প্রতি ইল্লাহি কামা হুয়া বলতে হইত না, আল্লাহ বলতে পারতাম আমরা যে আল্লাহ আমি যেভাবে চেয়ারে বসেছি আল্লাহ সেইভাবে আরো সে সমাসীন হয়েছেন। আমরা এইভাবে বলছেন যে তোমরা যেইভাবে চেয়ারে বসো আমি এইভাবে আরো সে বসেছি বলেন নাই, কাজে আল্লাহ আসলে কিভাবে আছেন এই প্রশ্নের জবাব অস্পষ্ট অজ্ঞাত অজানা, সৃষ্ট জগৎ সেই অবস্থা জানে না, যেটা জানি না সেটা কেমন বিশ্বাস করবো, আল্লাহ যেমন অবস্থায় আছেন সেই অবস্থায় বিশ্বাস করবো, এটাই সহজ এবং এটাই আমাদের কাছে আল্লাহর কাম্য যে আমি যে অবস্থায় আছি সেই অবস্থায় তোমরা বিশ্বাস করো, আমার অবস্থার বিবরণ জানতে যেও না, যেহেতু এই বিবরণ আমি তোমাদেরকে জানাইনি, এই বিবরণ জানার যোগ্যতা তোমাদের মধ্যে নেই। যেমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দুনিয়ার জীবনে কোন মানুষ দেখতে পাচ্ছে কেন, দেখার যোগ্যতা নেই, দুনিয়ার জীবনে কোন মানুষের মধ্যে আল্লাহ তাকে দেখার মতো যোগ্যতা দান করেন না। কিন্তু হাদিস শরীফে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, পরকালে মুমিন বান্দারা আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের চেয়েও আরো পরিষ্কার ভাবে দেখতে পাবে। যখন দেখতে পাবে তখন বুঝবে না কেমন, বুঝবে না, বুঝবে। এবার বলুন তো আল্লাহ কেমন? যেহেতু দুনিয়ার জীবনে আল্লাহকে দেখার কোনো উপায় নাই, এই জন্য আল্লাহ কেমন এই প্রশ্নের জবাব কোন বান্দার জানা নাই। আখেরাতে যেহেতু মুমিন বান্দারা আল্লাহকে দেখবে তখন বলতে পারবে আল্লাহ কেমন। কথা বুঝলেন কিনা দেখুন তো, কিছুটা কঠিন হইলেও আমি সাধ্য মতো চেষ্টা করতেছি আপনাদেরকে এমন ভাবে বলা যেভাবে বললে আপনারা সহজে বুঝতে পারবেন। যেমন ভাবে দুনিয়ার জীবনে আল্লাহ কেমন কেউ বলতে পারবে না, যেহেতু আল্লাহকে কেউ দেখতে পারবে না এই জন্য, কিন্তু পরকালের জীবনে মুমিন বান্দারা আল্লাহকে পূর্ণিমার চন্দ্রের চেয়েও আরো পরিষ্কার ভাবে দেখতে পারবে, তখন বলতে পারবে আল্লাহ কেমন। ঠিক তেমনি ভাবে আল্লাহ আরশে আছেন কিভাবে এইটা দুনিয়ার জীবনে কোন বান্দা জানতে পারবে না, বুঝতে পারবে না। আল্লাহ আসমানে আছেন কিভাবে সেটা দুনিয়ার কোন বান্দা জানতে পারবে না, বুঝতে পারবে না। আল্লাহ আমাদের সাথে আছেন কিভাবে, কিভাবে প্রশ্নের জবাব কেউ জানতে পারবে না, বুঝতে পারবে না। যখন আল্লাহকে দেখতে পারবে তখন বুঝবে আল্লাহ আসমানে আছেন কিভাবে, তখন বুঝবে আল্লাহ আরশে আছেন কিভাবে, তখন বুঝবে আল্লাহ আমাদের সাথে আছেন কিভাবে। তাহলে কিভাবে প্রশ্ন করাও নিষেধ, এই প্রশ্নের জবাব নাই। কিভাবে প্রশ্ন করাও নিষেধ, এই প্রশ্নের জবাব নাই। তাহলে আমরা কেমন বিশ্বাস করব, যেমন অবস্থায় আছেন আমার তো ইল্লাহি। এই কথাগুলি বুঝলে এখানে মন ধরা দেখা একটা বুঝা আপনাদের পক্ষে সহজ হয়। যে আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহ আসমানে আছেন, সেই আয়াতে আল্লাহ সত্তাগত ভাবে আছেন, আল্লাহ সত্তা আসমানে অন্য হানে না। যে আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহ আরশে আছেন, সেই আয়াতে বলে আল্লাহ সত্তাগত ভাবে আল্লাহ আরশে আছেন। সত্তাগত ভাবে আরশে থাকলে কারো সত্তা যদি কোন আসন গ্রহণ করে, কারো সত্তা যদি কোথাও বসে, যেই জায়গাতে বসল এই জায়গায় সীমিত হইল কিনা। সভাপতি সাহেব যেই চেয়ারে বসেছেন ওই কর্নারের চেয়ারে তিনি আছেন নাই, আল্লাহ আরো সে সমাসীন হয়েছে মানে আরো সে বসেছেন, তাহলে আরো সে বসেছেন মানে আসমানে নাই, আরো সে বসেছেন মানে আসমানে নাই। কোন একটা শ্রমিক বিশ্ব জায়গায় যিনি বসেন তিনি অন্য জায়গায়ও থাকেন, থাকেন না, কথা বুঝলেন কিনা। আমি আগেই বলেছি আল্লাহ আসমানে আছেন বলেছেন, কোন আয়াতে আল্লাহ বলেননি আল্লাহ কত নম্বর আসমানে আছেন, কোন হাদিসে রাসূল বলেননি যে আল্লাহ কত নম্বর আসমানে আছেন। সুতরাং আল্লাহ আসমানে আছেন কত কারো সুস্পষ্ট না অস্পষ্ট, অস্পষ্ট। তাহলে আমরা কত নম্বর আয়াতে আসমানে আছেন বিশ্বাস করব, আমরা বিশ্বাস করব আল্লাহ সর্বত্রই আছেন। আল্লাহ কোথায় আছেন? সর্বত্রই আছেন। কুরআনের এক আয়াতে আল্লাহ বলেছেন, কুরআনের কয়েক আয়াতে আল্লাহ বলেছেন আল্লাহ আসমানে আছেন, আর কয়েক আয়াতে বলেছেন আল্লাহ আরশে আছেন। আর এখান পর্যন্ত আমি আপনাকে 15টা আয়াত উল্লেখ করে বললাম, এই আয়াতগুলিতে আল্লাহ বলেছেন আল্লাহ দুনিয়াতে আমাদের সাথে আছেন। মুজিবুর রহমান বলে আল্লাহ আরশে আছেন যে আয়াতে বলেছেন, সেই আয়াতের ব্যাখ্যা হইল সত্তাগত ভাবে আরশে আছেন। আল্লাহ আসমানে আছেন যে আয়াতে বলেছেন, সে আয়াতের ব্যাখ্যা হইল সত্তাগত ভাবে আছেন। আর আমাদের সাথে আছেন যে আয়াতগুলিতে বলেছেন, এই আয়াতগুলির ব্যাখ্যা হইল গুণগত ভাবে আছেন। এই সত্তাগত আর গুণগত এই দুইটা শব্দ মুজিবুর রহমানের মন করা হবে না। সত্তাগত আর গুণগত না কোরআনের আয়াতে আছে না রাসূলের হাদিসে আছে। আসমানে আর আরশে থাকার বেলায় যে বলল সত্তাগত ভাবে আছেন, এটা তার মন করার অপেক্ষা। আর দুনিয়াতে আমাদের সাথে বলার বেলায় যে বলল গুণগত ভাবে আছেন, এটা কোরআনের কথা নয় হাদিসের কথা নয়, এটা তার মন করা হবে না। কথা বুঝলেন কি গেলেন? এবার বলুন আল্লাহ ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ যে সূরা তাহারা আয়াতে বলেছেন ইস্তাওয়া আলাল আরশ সমাসীন হয়েছেন, বাল্যবিধানে রেখে সমাসীন হওয়ার জন্য আসন গ্রহণ করা, আর আসন গ্রহণ করা এই কঠিন বাংলাটার সহজ অর্থ হল কোন সিটে বসা। আরো আল্লাহ সিট আল্লাহ সেখানে বসেতেন, তবে প্রশ্ন আসে কিনা যে আরশে বসার আগে কি আল্লাহ ধারণ ছিলেন? তুমি যে বললাম যে আল্লাহ আরশে বসেছেন, তুমি বলো বসার আগে আল্লাহ কি অবস্থায় ছিলেন, দাঁড়িয়ে ছিলেন, কোথায় দাঁড়িয়ে ছিলেন, তোমার দাঁড়ায় নাকি? আমরা আল্লাহকে কোন আয়তে বলেছেন আসমানে আছেন, আর কোন আয়তে বলেছেন আরশে আছেন, এই আসমান কোথায় আর আরশ কোথায়, এই ব্যাপারে আমাদের একটা পরিষ্কার ধারণা হবে। তাহলে তোমরা বুঝতে পারবো যে আল্লাহ দুই কথার মধ্যে সামঞ্জস্য। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের কাছে পৃথিবী অতিক্রম করে পৃথিবী বেষ্টনকারী মহাশূন্য পার হয়ে প্রথম আসমান পার হল। তাহলে পৃথিবীটাকে চতুর্দিক থেকে একটা শূন্য স্থানের ভাবে ঘেরাও করেছে, এই শূন্য স্থানটাকে চতুর্দিকে প্রথম আসমান ঘেরাও করেছে। তাহলে প্রথম আসমানটা আসে কোথায়? এই পৃথিবী বেষ্টনকারী শূন্য স্থানের ওই পারে, প্রথম আসমানটা আসে কোথায়? পৃথিবী বেষ্টনকারী শূন্য স্থানের ওই পারে। প্রথম আসমানটাকে আবার চতুর্দিকে চতুর্দিক থেকে এই রকম গভীর আর একটা শূন্য স্থান ঘেরাও করেছে। তাহলে প্রথম আসমানটা বড় না প্রথম আসমান বেষ্টনকারী শূন্য স্থানটা বড়? একটু বোঝার চেষ্টা করুন, পৃথিবীটা বড় না মহাশূন্যটা বড়? মহাশূন্যটা পৃথিবীকে চতুর্দিক থেকে ঘেরাও করে আছে, সুতরাং পৃথিবীর তুলনায় মহাশূন্য অনেক বড়, পৃথিবীর তুলনায় মহাশূন্য অনেক বড়। এই মহাশূন্যটাকে চতুর্দিক থেকে প্রথম আসমান ঘেরাও করে আছে। এবার বুঝেটাকে বলুন, পৃথিবী বেষ্টনকারী মহাশূন্যটা বড় না প্রথম আসমানটা বড়? যেহেতু প্রথম আসমান এই মহাশূন্যকে চতুর্দিক থেকে ঘেরাও করে আছে, সুতরাং সহজ বুদ্ধ কথা যে পৃথিবী বেষ্টনকারী মহাশূন্য থেকে প্রথম আসমান অনেক বড়। এই প্রথম আসমানকে চতুর্দিক থেকে দুই নম্বর মহাশূন্য ঘেরাও করে আছে, সেই মহাশূন্যটা প্রথম আসমান থেকে, সেই দুই নম্বর মহাশূন্যকে তৃতীয় আসমান ঘেরাও করে আছে। সুতরাং ওই এক একটা মহাশূন্য থেকে এক একটা আসমান বড়, এইভাবে সাতটা মহাশূন্য এক একটা মহাশূন্য এক একটা আসমানকে ঘেরাও করে আছে, পৃথিবীকে ঘেরাও করে আছে একদম প্রথম মহাশূন্য, এটাকে ঘেরাও করে আছে প্রথম আসমান, এটাকে ঘেরাও করে আছে দ্বিতীয় মহাশূন্য, এটাকে ঘেরাও করে আছে দ্বিতীয় আসমান। এইভাবে মহাশূন্যের পরে আসমান, আসমানের পরে মহাশূন্য, মহাশূন্যের পরে আসমান, আসমানের পরে মহাশূন্য, সাতটা আসমান আছে সাতটা মহাশূন্য আছে, সবগুলিকে চতুর্দিক থেকে আল্লাহ আরো ঘেরাও করেছে। সবগুলিকে চতুর্দিক থেকে কি কি ঘেরা পড়ে আছে? আল্লাহর আরশ ঘেরা। যেমন তুমি যদি মেনে নেওয়া হয় আল্লাহ আরশে সমাসীন হয়েছে, মানে আল্লাহ আরশে ঘটেছেন, আল্লাহ আরশে ঘটেছেন, আরশ কোন দিকে আছে? কোন দিকে? চতুর্দিকে আছে কিনা? হ্যাঁ চতুর্দিকে, আরশ চতুর্দিকে আছে। এই চতুর্দিকে সাত আসমান সাত মহাশূন্য বেষ্টনকারী আরশে যে আল্লাহ বসলেন, আরশের চেয়ে অনেক সুযোগ সাত নম্বর আসমান, সাত নম্বর আসমানের চেয়ে অনেক সুযোগ ছয় নম্বর আসমান, ছয় নম্বর আসমানের চেয়ে অনেক সুযোগ পাঁচ নম্বর আসমান, পাঁচ নম্বর আসমানের চেয়ে অনেক সুযোগ চার নম্বর আসমান, তার চেয়ে অনেক সুযোগ তিন নম্বর আসমান, তার চেয়ে অনেক সুযোগ দুই নম্বর আসমান, তার চেয়ে অনেক সুযোগ এক নম্বর আসমান। সাত আসমান সাত সাত মহাশূন্য মিলাইয়া যে পরিমাণ বড়, তার চেয়ে আল্লাহ আরশ কত বেশি বড়? উদাহরণ দিয়ে মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন হাদিসের রেফারেন্স দিয়া যে এই সাত আসমান সাত মহাশূন্য আল্লাহর আরশের সামনে কতটুকু ছোট, একটা বিশাল মরুভূমির মধ্যে একটা ডিম রাখলে ওই ডিমটা মরুভূমির তুলনায় যাবে দুজন। সাত মহাশূন্য আল্লাহর আরশের সামনে কতটুকু ছোট, একটা বিশাল মরুভূমির মধ্যে একটা ডিম রাখলে ডিমটা যতটুকু এত ছোট জায়গা হইল সাত আসমান, আর এত বিশাল জায়গা হইল আল্লাহর আরশ। আরশ একটা সীমিত জায়গার নাম কিনা? আরশ একটা সীমিত জায়গার নাম, এর নিচে আছে সাত আসমান। আল্লাহ ওইখানে বসেছেন, যদি তার একটা মেনে নেওয়া হয় তাহলে আরশ সৃষ্টি করার আগে আল্লাহ আল্লাহ ছিলেন কোথায়? বসা ছিলেন না দাঁড়ানো ছিলেন? এই প্রশ্নগুলির জবাব জিন্দেগিতে কোনদিন দিতে পারবে না তার বাবাও দিতে পারবে, কারণ এইগুলির জবাব আল্লাহ কোরআনের কোন আয়াতে দেননি, এইগুলির জবাব রাসূল কোন হাদিসে দেননি। কাজেই আল্লাহ আরশে আছেন কিভাবে আল্লাহর পক্ষে সম্ভব, যেভাবে আল্লাহ কিভাবে তার পক্ষে সম্ভব, যেভাবে আল্লাহ সবগুলি আসমানে আছেন কিভাবে তার পক্ষে সম্ভব যেভাবে আল্লাহ আমাদের সকলের সাথে সাথে আছেন কিভাবে তার পক্ষে সম্ভব যেভাবে এর চেয়ে সহজ কোন জবাব, এর চেয়ে নির্ভুল, এর চেয়ে নির্বেতাল কোন জবাব কোথাও নেই। ভেবে থাকে এবার বলুন আল্লাহ আমাদের সকলের সাথে আছেন কিভাবে তার পক্ষে সম্ভব যেভাবে আল্লাহ সবগুলি আসমানে আছেন কিভাবে তার পক্ষে সম্ভব যেভাবে আল্লাহ আকাশে আছেন কিভাবে সভাপতি সাহেব চেয়ারে বসেছেন যেভাবে বুঝবে এইরকম আকিদা আহলে সুন্নাত ওয়াল জামাতের নয়। এরকম আকিদা একদল বাকি মুসলমান নামদারি একদল বাকিদের আকিদা সভাপতি সাহেব চেয়ারে বসেছেন যেভাবে আল্লাহ আকাশে বসেছেন সেভাবে যে ইসলামের প্রিয় আকিদা নয়। বুঝে থাকলে বলুন তো আমাদের বসার অবস্থা আল্লাহর বসার অবস্থা একরকম, আমাদের থাকার অবস্থা আল্লাহর থাকার অবস্থা একরকম কখনো নয়। এই কথাগুলি বুঝলে আরো কতগুলি জটিল কথা বোঝা সহজ হয়ে যাবে। কোরআন শরীফে কুরুকুম আয়াতে আল্লাহর চেহারা আছে আল্লাহ বলেছেন, কোরআন শরীফে কুরুকুম আয়াতে আল্লাহর হাত আছে আল্লাহ বলেছেন, কোরআন শরীফে কুরুকুম আয়াতে আল্লাহর আত্মা আছে বলে আল্লাহ বলেছেন। আল্লাহর আত্মা আছে, আল্লাহর হাত আছে, আল্লাহর চেহারা আছে, কিন্তু এইগুলি আমাদের মতো না, আমরা বুঝার মতো নয়। আল্লাহর হাত আছে কথাটা এমনভাবে বোঝানোর চেষ্টা করেছে যে তার বুঝানি ভঙ্গিতে বোঝা যায় তার হাতের মতো আল্লাহর হাত আছে, তার চেহারার মতো আল্লাহর চেহারা আছে। এই কথাগুলি বুঝাইতে গিয়া আল্লাহর হাত, আল্লাহর চেহারা, আল্লাহর আত্মা, আল্লাহর অন্তর, এই কথাগুলি বুঝাইতে গিয়া আবার ওই শাব্দিক অর্থের আশ্রয় নিয়েছে। আল্লাহর চেহারা কোরআনে যে বলা হয়েছে এখানে শাব্দিক অর্থে নয়, আল্লাহর গুণ বোঝাবার জন্য, আল্লাহর কোনো না কোনো গুণ বোঝাবার জন্য আল্লাহর চেহারা শব্দ ব্যবহার করা হয়েছে, আল্লাহর কোনো না কোনো গুণ বোঝাবার জন্য আল্লাহর হাত শব্দ ব্যবহার করা হয়েছে, আল্লাহর কোনো না কোনো গুণ বোঝাবার জন্য আল্লাহর আত্মা শব্দ ব্যবহার করা হয়েছে। কিন্তু আল্লাহর চেহারা বলতে কোন গুণ বুঝাইলেন এটা আমাদের জানা নাই, আল্লাহর হাত বলতে কোন গুণ বুঝাইলেন সেটা আমাদের জানা নাই, আল্লাহর আত্মা বলতে কোন গুণ বুঝাইলেন সেটা আমাদের জানা নাই। এই মুজিবুর রহমান ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি লিখিত কিতাব ফেতওয়া আকবর কিতাবের রেফারেন্স দিয়ে বলেছে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এইগুলিকে কোন গুণের দ্বারা ব্যাখ্যা করেননি, অথচ ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি কিতাব ফেতওয়া আকবর কিতাবে এইগুলিকে গুণের দ্বারাই ব্যাখ্যা করা হয়েছে। ইমাম আবু হানিফা ফেতওয়া আকবর কিতাবে যা লিখেছেন এর সম্পূর্ণ বিপরীত বলেছেন মুজিবুর রহমান, বুঝতে পারছেন এর সম্পূর্ণ বিপরীত করেছে। আমার কথা বুঝে গেছে বলুন, আল্লাহর চেহারা বলতে আমাদের চেহারার মতো না, যেমন চেহারা তার পক্ষে সম্ভব, আল্লাহর হাত বলতে আমাদের হাতের মতো যেমন হাত তার পক্ষে সম্ভব, আল্লাহর আত্মা বলতে আমাদের আত্মার মতো না যেমন আত্মা তার পক্ষে সম্ভব, কেমন আমরা জানি না। আমান তুমিল্লাহি কামা হুয়া, আল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস করলাম কেমন তিনি আছেন যেমন, আল্লাহর প্রতি বিশ্বাস করলাম কেমন তিনি আছেন যেমন। সে বলেছে যে আল্লাহ এই গুণগুলিকে, আল্লাহর এই অঙ্গপ্রত্যঙ্গ শব্দগুলিকে গুণের দ্বারা ব্যাখ্যা করা এটা মুতাযিলাদের আকীদা, যে আহলে সুন্নাতের জামাতের আকীদা নয়। ইমাম আবু মুসা আবু হাসান আশআরি রহমাতুল্লাহি আলাইহি, ইমাম আবু মুসা মাতুরিদি রহমাতুল্লাহি আলাইহি মুতাযিলাদের বাদ্য আকীদার খণ্ডন করেছেন সারা জীবন। আর এই মুজিবুর রহমান বলে যে ইমাম আবুল হাসান আশআরি রহমতুল্লাহি আলাইহি আর ইমাম আবু মনসুর মাতুরিদি রহমতুল্লাহি আলাইহি ওই মুতাযিলাদের আকীদা পোষণ করেছেন, তারা মুতাযিলাদের আকীদা পোষণ করেছেন না, তারা মুতাযিলাদের আকীদা সারা জীবন খণ্ডন করেছেন। এই ব্যাপারে আপনাদের এই কথাগুলি এখন এই মুহূর্তে যে কথাগুলি বললাম এই কথাগুলি আপনাদের জন্য একটু কঠিন অবশ্যই, ইমান কিন্তু ইন্টারনেটের ভিতরে কথাগুলি ছেড়ে দিয়েছে, আপনারা বুঝেন না বুঝেন তার কথাগুলি শুনেন এবং দেখতে থাকেন, আপনাদের বিভ্রান্তির সৃষ্টি হবে সেই বিভ্রান্তির হাত থেকে মুসলিম উম্মাহকে রক্ষা করার জন্য। তিনি লেখেন ওয়ালাহু ইয়াদুন ওয়া ওয়াজহুন ওয়া নাফসুন ফামা যাকারাহুল্লাহু তাআলা ফিল কুরআনি মিন যিকরি ওয়াজহি ফাহুয়া লাহু সিফাতুন। ইমাম আবু হানিফার পরিষ্কার কথা যে আল্লাহ কোরআনে আল্লাহর চেহারা শব্দ, আল্লাহর চেহারা বলতে যে শব্দটা ব্যবহার করেছে করেছেন, আল্লাহর হাত বলতে যে শব্দটা ব্যবহার করেছেন, আল্লাহর আত্মা বলতে যে শব্দটা আল্লাহ কোরআনে ব্যবহার করেছেন, এইগুলি আবু হানিফা বলেন আল্লাহর কোন অঙ্গ প্রত্যঙ্গ নয়, এইগুলির দ্বারা আল্লাহর কোন গুণ বুঝাইছেন। বুঝে থাকতে বলুন ইমাম আবু হানিফা তার কিতাবে তাকে আকবর কিতাবে আল্লাহর চেহারা আল্লাহর হাত আল্লাহর আত্মা বলতে আল্লাহর অঙ্গ বলেছেন না আল্লাহর গুণ বলেছেন। মুজিবুর রহমান বলে এগুলির দ্বারা আল্লাহর গুণ নয় আল্লাহর অঙ্গ বোঝানো। আবু হানিফা যে কথা বলেছে সম্পূর্ণ বিপরীত কথা বলেছে, মুজিবুর রহমান যে কথা বলেছে ইমাম আবু হানিফা তার সম্পূর্ণ বিপরীত কথা বলেছে। একটু সময়ের জন্য যদি তা মেনে নেওয়া হয় যে আল্লাহ চেহারা বলতে আল্লাহর একটা অঙ্গ বুঝাইছেন, আল্লাহর হাত বলতে আল্লাহ একটা অঙ্গ বুঝাইছেন, আল্লাহর আত্মা বলতে আল্লাহর একটা অঙ্গ বুঝাইছেন, তাহলে অঙ্গ প্রত্যঙ্গ বিশিষ্ট ব্যক্তির আকারটাকে কিনা তাহলে আল্লাহরও আকার সাব্যস্ত হয় কিনা, আল্লাহর আকার সাব্যস্ত হয় বলতে হবে, তাহলে বড় তুমি আল্লাহর আকৃতিটা কেমন আল্লাহর একটা বড় হয়েছে ধর, যার আকার আছে তার বড় আকার রাখি না, এই মসজিদটার আকার আছে ফটু আঁকা যাবে না, এই ট্রেনের আকার আছে ফটু আঁকা যাবে, এই এই বাকি ঝাড়ের আকার আছে ফটু আঁকা যাবে, আপনার চেহারার আকার আছে ফটু আঁকা যাবে, আল্লাহ ফটু আঁকা যায় না কেন, আল্লাহ কোন আকার নাই ফটু আঁকবে বলতে গিয়ে কথা বলতেন কিনা, তবে যে আল্লাহর আকার আকার নাই কথাটা নাকি হিন্দুদের আর কি ইমাম আবু হানিফা রহমতুল্লাহি বলেন আল্লাহ এই অঙ্গ প্রত্যঙ্গ বলে আল্লাহর আকার বোঝানো হয়নি, আল্লাহ গুণাবলী বোঝানো হয়নি, আল্লাহর আকার নাই বলাটা হিন্দুদের রাখিবা, তোমার তোমার মতো মুসলমানের রাখিবা যদি আল্লাহর আকার আছে বলো তাহলে আমাদেরকে বলো আল্লাহর আকারটা কেমন, আজ পর্যন্ত কোনো কথা না বলতে পারবে আল্লাহর আকার কেমন, তাহলে আল্লাহর আকার আছে পাইয়া তো তোমায় তুমি আল্লাহর আকার আছে এমন বলা কথা এটা ইসলামী আকিদা বিশ্বাস নয়। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি লেখা কিতাবের এই রেফারেন্সটা সেও বলেছে, কিন্তু যেখানে ইমাম আবু হানিফা বলেছেন যে আল্লাহর হাত বলতে আল্লাহর গুণ বোঝানো হয়েছে, আল্লাহর চেহারা বলতে আল্লাহর গুণ বোঝানো হয়েছে, আল্লাহর আত্মা বলতে আল্লাহর গুণ বোঝানো হয়েছে, সেটার অর্থ উপর দেখেছে কিতাবের কিছু অংশ প্রকাশ করেছে আর কিছু অংশ উপর করেছে। যে ব্যক্তি আল্লাহর কোরআনের কিছু অংশ প্রকাশ করে কিছু অংশ উপর রাখতে পারে, যে ব্যক্তি আল্লাহর কোরআনের যে আয়াতে আল্লাহ আসমানে আছেন আরশে আছেন বলেন সেই আয়াত বলে যে আল্লাহ আমাদের সাথে আছেন সেই আয়াতগুলির অপব্যাখ্যা করতে পারে, সেই ব্যক্তি এক কথায় যে ব্যক্তি কোরআনের অপব্যাখ্যা করতে পারে সেই ব্যক্তি ইমাম আবু হানিফা কিতাবের অপব্যাখ্যা করা উচিত রবি। আমার কথা বুঝে থাকে বলুন ইমাম আবু হানিফার কিতাবের যে ব্যাখ্যা ইন্টারনেটে বক্তব্য দিয়েছে এই ব্যাখ্যা সহি ব্যাখ্যা না গলত ব্যাখ্যা, ইমাম আবু হানিফার কথা না তার মন গড়া কথা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির কথা নয় এগুলি হল মন গড়া কথা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির অনুসারী হলেও অনুসারী হইলাম আমরা হানাফি মাদাব, মুজিবুর রহমান বলে হানাফি মাদাবের আকিদা কোরআন বিরোধী আকিদা পুহুরি আকিদা, হানাফি মাদাবের আকিদা ইমাম বিরোধী কোরআন বিরোধী পুহুরি আকিদা, মালিকি মাদাবের আকিদা ইমাম বিরোধী কুকুর পুহুরি আকিদা, হানাফি মাদাবের আকিদা ইমাম বিরোধী পুহুরি, শাফি মাদাবের আকিদা ইমাম বিরোধী পুহুরি, মালিকি মাদাবের আকিদা ইমাম বিরোধী পুহুরি, তুমি আসমানের চার একজন ইমামদারি আকিদাওয়ালা প্রত্যেকে আসলা বলুন ইমাম আবু হানিফা কোরআন হাদিস বেশি বুঝতেন না মুজিবুর রহমান কোরআন হাদিস বেশি বুঝেছেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, ইমাম শাফিঈ রহমতুল্লাহি আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি আল্লাহর কোরআন এবং রসুলের হাদিস যতটুকু বুঝতে পেরেছিলেন বর্তমান দুনিয়ার সমস্ত আলিমরা সম্মিলিতভাবেও ততটুকু বলতে পারে, যে সমস্ত কোরআনের যে সমস্ত আয়াতের দ্বারা ইসলামের বিধিবিধান প্রমাণিত হয়, রসুলের যে সমস্ত হাদিসের দ্বারা ইসলামের বিধিবিধান প্রমাণিত হয়, সবগুলি আয়াত এবং সবগুলি হাদিস ইমাম আবু হানিফা জানতেন, ইমাম শাফি জানতেন, ইমাম মালিক জানতেন, ইমাম আহমদ বিন হাম্বল জানতেন, হাদিস জানতেন না এই জন্য না জানতেন সেই জন্য তারা নিজেদের জানার থেকে হাদিসের কিতাব লিখেছেন, বর্তমান দুনিয়ার যে কোনো আলিমকে কোন হাদিস জিজ্ঞেস করলে জানার থেকে বলতে পারবে না কিতাব দেখে বলতে হবে, কথা বুঝতে পারছেন, বর্তমান দুনিয়ার যে কোনো আলিমকে হাদিস কোন হাদিস জিজ্ঞেস করলে নিজের জানার থেকে বলতে পারবে না হাদিসের কিতাব থেকে বলতে হবে, কিতাব দেখে বলতে হবে, আবু হানিফাকে হাদিসের কিতাব থেকে বলতে হতো না নিজের জানার থেকে হাদিস বলতে পারতেন, ইমাম শাফি কিতাব থেকে বলতে হতো না নিজের জানার থেকে হাদিস বলতে পারতেন, ইমাম মালিকের কিতাব থেকে বলতে হতো না নিজের জানার থেকে হাদিস বলতে পারতেন, ইমাম আহমদ বিন হাম্বল জানার থেকে হাদিস বলতে পারতেন কিতাব দেখতে হতো না, সুতরাং বর্তমান দুনিয়ার আলেমরা কোরআন হাদিস বেশি জানে না চার মাদের চার গ্রাম বেশি জানে, এবার শুনেন যারা জানে না তারা কি করে আল্লাহ কোরআনে বলেন তোমরা যারা জানো না তারা যারা জানে তাদের অনুসরণ করো, তোমরা যারা জানো না তারা যারা যারা জানে তাদের অনুসরণ করো। সে বলে ইমাম আবু হানিফার লেখা কিতাবের বিপরীত নাকি বর্তমান হানাফি মতের ভ্রান্ত কথা, ভুল কথা। হানাফি মত ইমাম আবু হানিফা রহমতুল্লাহের লিখিত কিতাবের ব্যাখ্যা করেছেন আল্লাহ আবুল্লাহ আবি আল কারী রহমতুল্লাহ। সে বলেছে যে আবুল হাসান আশারি আর আবুল মাতুরিদির অনুসরণ করি আমরা তিন মজারের লোকেরা, হানাফি শাফি মালিকি মজারের লোকেরা, আবু হানিফার মজা অনুসরণ করি না। ভুল কথা, ভ্রান্ত কথা বলেছে। আয়া বলে যে আমরা নাকি মুতাবিলাদের আকিদা পোষণ করি, কখনো নয়। মুতাবিলাদের আকিদা খণ্ডন করার জন্য আবুল হাসান আশারি আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম সাব্যস্ত হয়েছে, বিস্তারিত বিবরণ কিতাবে লেখা আছে। আমার লেখা একটা কিতাব বই বাংলা বই আছে, প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত পরিচিতি। আমার বইয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিন্যস্তকরণের ইতিহাস সবিস্তারে লেখা আছে, সেখানে আপনারা পাবেন। সঙ্গে আমার কাছে একটু শোনাই, হযরত রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গমনাত থেকে, রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গমনাত থেকে ইমাম আবু হানিফার গমনা পর্যন্ত, ইমাম শাফিঈর গমনা পর্যন্ত, ইমাম মালিকের গমনা পর্যন্ত, ইমাম আহমদ বিন হাম্বলের গমনা পর্যন্ত মুসলমানি আকীদা বিশ্বাস শুধুমাত্র কুরআন হাদিসের দ্বারা প্রমাণ করা, শুধুমাত্র রসুলের যুগে ইসলামী আকীদা বিশ্বাস শুধুমাত্র কুরআন হাদিসের দ্বারা প্রমাণিত, খুলাফায়ে রাশিদীনের যুগে সাহাবায়ে কেরামের যুগে ইসলামী আকীদা বিশ্বাস শুধুমাত্র কুরআন হাদিসের দ্বারা প্রমাণ করা। কিন্তু পরবর্তী যুগে আসা, পরবর্তী যুগে আসা মুসলমান নামে একটা নতুন দলের সৃষ্টি হইল, এই দলটার নাম মুতাজিলা দল। আরো বহু দল সৃষ্টি হয়েছে, এর মধ্যে একটা দলের নাম মুতাজিলা দল। মুতাজিলা দলে বলে যে আল্লাহর গুণ বলতে কিছু নাই, আল্লাহর গুণ বলতে কিছু নাই। কারণ এমন একটা কঠিন দর্শন তারা পেশ করেছে যেই দর্শন আপনাদেরকে বোঝানো আমার জন্য অত্যন্ত কঠিন হবে, তবুও সংক্ষেপে বলে একটু বোঝার চেষ্টা করুন। মুতাজিলা দলে বলে যে আল্লাহর যদি কতগুলি গুণ আছে বিশ্বাস করো তাহলে বলতে হবে, জিজ্ঞাসা করবো ওই গুণগুলি কি, আল্লাহ যেমন আল্লাহর যেমন কোন সুর নাই আল্লাহর গুণগুলিরও কি কোন সুর নাই। যদি আমার প্রশ্নের জবাবে বলো আল্লাহর যেমন কোন সুর নাই আল্লাহর গুণেরও কোন সুর নাই, তাহলে সুর নাই শুধু আল্লাহ হইলেন না গুণাবলীও হইল, তাহলে সে গুণাবলী গুণাবলীকে আল্লাহর শরীর দাসা করতে হবে। মুতাজিলাদের বাহ্য যুক্তি, মুতাজিলাদের বাহ্য যুক্তি আল্লাহর গুণ বলতে কিছু নাই, আল্লাহ শুধু আল্লাহ, আল্লাহর গুণ বলতে কিছু নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল অনাদিকাল থেকে যেমন আল্লাহ আছেন আল্লাহর যেমন শুরু নাই আল্লাহর এই গুণেরও শুরু নাই, আল্লাহর ক্ষুদ্র গুণেরও শুরু নাই, আল্লাহর যতগুলি গুণ আছে এই গুণগুলির শুরু নাই। আপনারা কঠিন সবগুলি কথা না বুঝলো এই কথাটুকু বোঝান কিনা দেখুন, আল্লাহর যেমন শুরু নাই আল্লাহর গুণগুলিরও এটা তো বুঝেন, আল্লাহ যেমন সবসময় আছেন আল্লাহর গুণও সবসময় আছে এইটুকু বুঝেন কিনা। মুতাজিলা এইগুলি বিশ্বাস করবে, এগুলি বিশ্বাস না বুঝে এইগুলির বিরুদ্ধে মুতাজিলারা বিজ্ঞানের কতগুলি চটকদার যুক্তি দিয়া মুসলমানদেরকে বিভ্রান্ত করা শুরু করে। সেই সময়ে ইমাম আবুল হাসান আশারী রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু মনসুর মাতুরিদি রহমতুল্লাহ আলাইহি কুরআন হাদিসের দলিলের সাথে বিজ্ঞানকেও সংযুক্ত করলেন, কুরআন হাদিসের পক্ষে। বলুন সাহাবায়ে কেরামের যুগে ইসলামী আকীদা বিশ্বাস প্রমাণ করা হইত বিজ্ঞানের দ্বারা না শুধু কুরআন হাদিসের দ্বারা, সর্বদলের চার ইমানের যুগে ইসলামী আকীদা বিশ্বাস প্রমাণ করা হইত বিজ্ঞানের দ্বারা না শুধু কুরআন হাদিসের দ্বারা, কুরআন হাদিসের দ্বারা। মুতাজিলারা যখন কুরআন হাদিসের বিরুদ্ধে বিজ্ঞানকে দলিল হিসাবে অবলম্বন করল তখন আবুল হাসান আশারি আর আবু মনসুর মাতুরিদি তারা দুইজন এই মুতাজিলাদের ভ্রান্ত মতবাদ খণ্ডন করার জন্য কুরআন হাদিসের দলিলের পক্ষে বিজ্ঞানকেও ব্যবহার করলেন। এই হইল ইমাম আবুল হাসান আশারির অপরাধ, এই হইল ইমাম আবু মনসুর মাতুরিদির অপরাধ। কিভাবে বিজ্ঞানকে ব্যবহার করলেন এর একটা উদাহরণ আপনাদের সামনে তুলে দিই, চমৎকার ঘটনা। আর সরহে আকাইদে সহি নামে একটা কিতাব আছে, এই কিতাবের থেকে ইসলামের বিশুদ্ধ সহিয়া কিতাবের সাথে বিধিবদ্ধ আছে, সেখান থেকে সেখানে উল্লেখ করা আছে ইতিহাস যে আশারি উদ্ভব কখন হইল মাতুরিদির উদ্ভব কখন হইল। যখন মুকাবিলা দলের উদ্ভব হয়ে গেল এরা বিজ্ঞানের দ্বারা ইসলামী আকিদাগুলিকে খণ্ডন করতে লাগল, তখন এক ব্যক্তির নাম আছে আবু আলী জুব্বাই। এই আবু আলী জুব্বাই ছিল মুতাজিলা দলের প্রবক্তা, মুতাজিলাদের গ্রন্থ মতবাদ শিক্ষা দেয় ছাত্রদেরকে। এই আবু আলীর ছাত্রদের মধ্যে একজন ছাত্র ছিলেন আবুল হাসান আশারি, তিনি বিখ্যাত সাহাবি হযরত আবু মুসা আশারি রাদিয়াল্লাহু আনহু বংশধর। হযরত আবুল হাসান আশারি বিখ্যাত সাহাবি আবু মুসা আশারির বংশধর বংশধর, ইনি হলেন ছাত্র আর আবু আলী জুবাইরের উস্তাদ। আবু আলী জুবাইর মুতাযিলাদের মতবাদ ছাত্রদেরকে শিক্ষা দিয়েছিল, বলতে ছিল যে আল্লাহ যদি কোন গুনাহকে মাফ করে বেহেশতে দিয়ে দেন তাহলে আল্লাহর বিচারে দেরি চাহিও, আর যদি কোন নেককারকে দুদকে দিয়ে দেন তবু আল্লাহর বিচারে দেরি চাহিও। ইনসানের বিচার হবে নেককারকে যদি বেহেশতে দেন আর গুনাহকে যদি দুদকে দেন। তখন ছাত্র আবুল হাসান আশারি ওই মুতাযিলা পণ্ডিত উস্তাদ আবু আলী জুবাইরকে জিজ্ঞেস করলেন, তাহলে আপনি ওই তিন ভাই সম্পর্কে কি বলেন যে তিন ভাইয়ের এক ভাই বড় হয়ে গুনার কাজ করে বলল, আর এক ভাই বড় হয়ে সোয়াবের কাজ করে বলল, আর এক ভাই ছোট বেলায় শিশুকালে বলল, শিশুকালে বলল তার কোন সোয়াব নাই তার কোন গুনাও নাই। মুতাযিলাতে রাখি যা হইল যার সোয়াব নাই তার ব্যস্ত দিলে অপরাধ দিব, দুধ দিলে অপরাধ দিব, ব্যস্ত দিলে অপরাধ দিব, দিল অপরাধ দিব। ছাত্র আবুল হাসান আশারি পণ্ডিত উস্তাদ আবু আলী জুবাইরকে জিজ্ঞেস করলেন, তাহলে আপনার মতবাদ অনুভূতে ওই তিন ভাই সম্পর্কে আপনি কি বলেন, এক ভাই বয়স্ক হয়ে সোয়াবের কাজ করে মারা গেল, আর এক ভাই বয়স্ক হয়ে গুনার কাজ করে মারা গেল, আর এক ভাই শিশুকালে মারা গেল। জুবাই জবাব দেয় এই মুতাযিলা পণ্ডিতের জবাব দেয় বিচার পরিষ্কার, যে ভাইটা বড় হয়ে সোয়াবের কাজ করে মরল আল্লাহ তাদের জান্নাতে দিয়ে দিলেন, যে ভাইটা বড় হয়ে গুনার কাজ করে মরল আল্লাহ তাদের জাহান্নামে দিয়ে দিলেন, আর যে ভাইটা শিশুকালে মারা গেল সোয়াবনাই গুনাও নাই, তাহলে বেহেশতে দিলেও আল্লাহর বেইন সাফি হবে, দুদকে দিলেও আল্লাহর বেইন সাফি হবে। তাহলে আর আপনার মুখে অনেক কাস্তানে আল্লাহ দিলেন যেখানে সাজাও নাই শাস্তিও নাই নিয়ামত নাই। তখন থাকতো আবুল হাসান আশারি এই মুতাযিলা পণ্ডিতকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ তখন যদি এই শিশু ছেলেটা আল্লাহর কাছে জিজ্ঞাসা করে, হে আল্লাহ আমার বড় ভাইকে আপনি জান্নাতে দিলেন আমাকে জান্নাতে দিলেন না কেন, তাহলে আল্লাহ কি জবাব দিবেন? বলে আল্লাহ জবাব দিবেন, আমি আমার এলমের এলমের দ্বারা জানতাম তোমারে যদি লম্বা হায়াত দিই তোমারে যদি তোমার কোনো সব সব নাই এই জন্য তোমারে বেসতে দিলাম না। তখন তিনি ছাত্র প্রশ্ন করেন, তিনি শিশু যদি আল্লাহকে জিজ্ঞাসা করে আল্লাহ আমার বড় ভাইকে লম্বা হায়াত দিত সব সব সবের কাজ করার সুযোগ দিত সুযোগ পাইছে সবের কাজ করতে বেঁচে গেছে, আমার এই শিশুকালের মলম দিস আমার যদি লম্বা হায়াত দিতে তাহলে আমিও তো সবের কাজ করতাম বেঁচে দিতাম, আমার এই শিশুকালের মলম দিলে কেন? তখন আল্লাহকে জবাব দিলেন, বলে আল্লাহ জবাব দিলেন তোমার যদি লম্বা হায়াত দিতাম তুমি সোয়াবের কাজ না করিয়া গুনার কাজ করিয়া জাহান্নামে যেতাম, এই জন্য তোমাকে লম্বা হায়াত না দিয়া শিশুকালে মরণ দিয়া জাহান্নাম থেকে বাঁচাইলাম, আল্লাহ বলে এই জবাব দিলেন শিশুকে। তখন ছাত্র আবুল হাসান আশারি পণ্ডিত আবু আলী জুবাইরকে জিজ্ঞাসা করে, তখন যদি আল্লাহকে ওই গুনার ভাইটা জিজ্ঞাসা করে, আল্লাহ আমার ওই ভাই আমার ওই ছোট ভাইটা বড় হইলে গুণা করে জাহান্নামে যাইব, এই কারণে তাহলে শিশুকালে মরণ দিয়া জাহান্নাম থেকে বাঁচাইছ, আমার দেখা যাচ্ছে তোমার জানা ছিল যে আমি বড় হইলে গুণা করে জাহান্নামে যাইব, আমাকে লম্বা হায়াত দিয়ে জাহান্নামি বানাইয়া কেন? তখন আল্লাহ কি জবাব দিবেন? তখন এই পণ্ডিত আর কোন জবাব দিতে পারবেন? কথা বুঝে থাকলে বলুন, এই মতবাদের নাম মুতাযিলা মতবাদ, এই মতবাদের নাম মুতাযিলা মতবাদ। তুমি বলেছে এই মুতাযিলা মতবাদে নাকি হানাফি মতবাদের বিশ্বাস, এই মুতাযিলা মতবাদে হানাফিরা বিশ্বাসী নয়, হানাফি মতবাদেরা বিশ্বাসী পূর্বতার উপর যে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগারকে মাফ করে জান্নাতে দিলে আল্লাহর কোন অবিচার হবে না, এমনকি নেককারকে জাহান্নামে দিলে আল্লাহর কোন অবিচার হবে না, শিশুকালে যে মারা গেল তারা জান্নাতে দিলে আল্লাহর অবিচার হবে না জাহান্নামে দিলে আল্লাহর অবিচার হবে না। এইটা হল ইসলামের সহি আকিদা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এমন আকিদাই শিক্ষা দিয়েছেন। হানাফি মাযহাবের আকিদা বিশ্বাস মুহাম্মদ রাসূলুল্লাহ শিক্ষা দেওয়া হাদিসের আকিদা বিশ্বাসের কোন একটা হাদিস মাত্র আজকে আপনাদের শোনাই, আর মুস্তাদরাক ইল হাকিম নামক বিখ্যাত হাদিসের কিতাব আছে, এই হাদিসের কিতাবে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের বংশের মধ্যে একটা লোক ছিল 500 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত বন্দেগী করেছে এবং সম্পূর্ণ ইবাদত বন্দেগী নির্মেদাল, নির্মেদাল ইবাদত করার জন্য সে লোকালয় ছেড়ে দিয়ে সাগরের মধ্যখানে একটা দ্বীপে এলো আল্লাহর ইবাদত করার জন্য, যেই দ্বীপের মধ্যে কোন মানুষ নাই, পশু নাই, বাড়ি ঘর নাই, দোকান পাট নাই, খাদ্য নাই, পানীয় নাই, সেখানে কেন ওই লোকটা আল্লাহর ইবাদত করার জন্য? যখন তার পেটে কিতারার জন্য হবে কি, আল্লাহ একটা ডালিমটা সৃষ্টি করে দিলেন, একটা ডালিম খায় তার কিদারি বাবদ হয়ে যায়, যখন তার পানির দিবাটা হল সাগর সাগরের লুনা পানি পান করা যারা পান করবে কি আল্লাহ আঙ্গুলের মতো ছিদ্র করে নিজের মধ্যে একটা মিঠা পানির ঝরনা সৃষ্টি করে দিলেন, পিপাসা লাগে এক গ্লাস মিঠা পানি খায় তার পিপাসা নিবারণ হয়ে যায়। এইভাবে খিদা লাগলে গালিম খায় খিদা নিবারণ হয়ে যায়, পিপাসা লাগলে ঝরনার পানি খায় পিপাসা নিবারণ হয়ে যায়। এই অবস্থায় ওই লোকটা বাকি সময় আবাদত বন্দী করে কাটায়, ওই দিনের মধ্যে 500 বছর পর্যন্ত আল্লাহ আবাদত। বুঝা থাকে বলুন রসুলের বর্ণিত হাদিসে এই লোকটা কতদিন আল্লাহর আবাদত বন্দী করে? 500 বছর। এই লোকটা মরণের আগে আল্লাহর কাছে দোয়া করলো, হে আল্লাহ আমি যে তোমাকে আবাদত বন্দী করার জন্য তোমাকে সেজদা করি, এই রকম একটা সেজদার মধ্যে যেন আমার মরণ হয়, আর মরণের পরে লাশ যেন মাটি খাইতে না পারে, কিয়ামত পর্যন্ত আমার লাশটা যেন সেজদার মধ্যে যায়। আল্লাহ তার দোয়া উনি কবুল করেছেন, সেজদার মধ্যেই তার মরণ হয়েছে এবং কিয়ামত পর্যন্ত তার লাশটা সেজদার মধ্যেই থাকবে। এই সেজদার থেকে চিন্তা হয় কিয়ামতের দিন এই লোকটা যখন হাসপাতালের মাঠে দাঁড়াবে, বলুন তার এবাদত বন্দিগি আছে কতদিনের? নির্দেশার এবাদত 500 বছরের এবাদত। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে বলবেন, হে ফেরেশতা এই বন্দা আমার এবাদত বন্দিগি করেছে 500 বছর পর্যন্ত, নির্দেশার এবাদত তার কোন গুনাহ নাই, তুমি আমার দয়া আয় তাকে জান্নাতে পৌঁছে দাও। আল্লাহ রাসূল বলেন তখন ওই লোকটা আল্লাহকে বলবে, হে আল্লাহ তোমার দয়ায় যদি আমার জান্নাতে যেতে হয় তাহলে আমার 500 বছরের আমাদের পরীক্ষা দেবে। আল্লাহ তার প্রশ্নের কোন জবাব না দিয়া আবার বলবেন ফেরেশতাকে, ও ফেরেশতা আমার বান্দাকে আমার দয়ায় জান্নাতে পৌঁছে দাও। আবার ওই লোকটা আল্লাহকে জিজ্ঞেস করবে, হে আল্লাহ তোমার দয়ায় যদি আমার জান্নাতে যেতে হয় তাহলে আমার 500 বছরের আমাদের দেবে না। দুইবার রিপিট করার পরে আল্লাহ বলবেন, ঠিক আছে তুমি যদি তোমার এবাদত বন্দেগীর হিসাব দিলাইয়া জান্নাতে যেতে চাও, আমার বাবা নাই হিসাব নিলাও, হিসাব নিলাও আরম্ভ হবে বন্দার সাথে আল্লাহর হিসাব নিলাম। আল্লাহ রাসূল বলেন সর্বপ্রথম চোখের হিসাব নিলানো, সর্বপ্রথম কিসের হিসাব? চোখের হিসাব। চোখের হিসাব মিলাইতে গিয়া দেখা যাবে আল্লাহ যদি তার মায়ের গর্ভে জন্মের সময় দয়া করে দুটো চক্ষু না দিতেন তাহলে তার 500 বছরের এবাদত বিক্রি করে ও দুই চক্ষু হওয়া যেত। কথা বুঝতে পারছেন আপনারা? তাহলে হিসাব মিলাইতে গিয়া কি পাওয়া গেল? তার 500 বছরের এবাদতের দ্বারা আল্লাহর দেওয়া দুটা সুখের মূল্য ও হয় না, দুটা সুখের মূল্য ও হয় না। আল্লাহ বলবেন ঠিক আছে আমি মেনে নিলাম, হয় তোমার 500 বছরের এবাদত আমি পাইলাম, আমার দেওয়া দুই চোখের বিনিময়ে দুই চোখের মূল্য, এবার বলো আমার দেওয়া দুটা হাতের মূল্য দিয়ে কে, এবার বলো আমার দেওয়া দুটা পায়ের মূল্য দিয়ে কে, এবার বলো আমার দেওয়া 32টা দাঁতের মূল্য দিয়ে কে, এবার বলো এই 500 বছরে কত লক্ষ কোটি গালি খাইছি না সেইগুলির মূল্য দিয়ে কে, আর কত লক্ষ কোটি গ্রাস পানি পান করেছি না সেইগুলির মূল্য দিয়ে। বন্দা লাজবাব হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাকেই বললেন, এই ফেরেশতা এই বন্দা আমার সাথে হিসাব মিলাইতে পারে না, আমার পাওনা দিতে পারে না, আমার হাতে আমার দেওয়া হাতের দাম দিতে পারে না, আমার দেওয়া দাঁতের দাম দিতে পারে না, আমার দেওয়া দালিম খাইছিল মূল্য দিতে পারে না, আমার দেওয়া পানি খাইছিল দাম দিতে পারে না, তাহলে জাহান্নামে নিয়ে যাও। আল্লাহ রুকমে ফেরেশতা তাকে তা না হাসলা করে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। ওই বন্দা তখন চিৎকার দিয়ে আসতে থাকবে, হে আল্লাহ তুমি দয়া করে এই আমাকে জান্নাতে দিয়ে দাও, হে আল্লাহ তুমি দয়া করে এই আমাকে জান্নাতে দিয়ে দাও। এবার বুঝে আসে কেউ যদি আল্লাহ জাহান্নামে দেন আল্লাহ বেইনসাফি হবে, বুঝে আসছে? ইমানদার নেককারকে যদি আল্লাহ জাহান্নামে দিয়ে দেন আল্লাহর বিচার হবে না, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। মুতাযিলাদের আকীদা ছিল অবিচার হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ছিল অবিচার হবে না। কিসের দ্বারা প্রমাণিত? রসুলের হাদিসের দ্বারা প্রমাণিত। প্রচার করেছেন সারা দুনিয়া থেকে ইমাম আবুল হাসান আশারি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু মনসুর মাতুরিদি রহমতুল্লাহ আলাইহি, এই দুইজন সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের আকীদা ইমাম, সারা দুনিয়ার সমস্ত মুসলমানদের আকীদা ইমাম। ইমাম আবুল হাসান আশারি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু মনসুর মাতুরিদি রহমতুল্লাহ আলাইহি, আমল ইমাম হইলেন চারজন, আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, হানাফি মাযহাবের মুসলমানদের আমলের ইমাম ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, শাফি মাযহাবের মুসলমানদের আমলের ইমাম ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, মালিকি মাযহাবের মুসলমানদের আমলের ইমাম ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, মাহমুদি মাযহাবের মুসলমানদের কিসের ইমাম? আমলের ইমাম। আর চারো মাযহাবের আকীদা ইমাম, চারো মাযহাবের আকীদা ইমাম আবু মনসুর মাতুরিদি রহমতুল্লাহ আলাইহি, আবুল হাসান আশারি রহমতুল্লাহ আলাইহি, এই দুই দলের মিলে মুতাজিলাদের গ্রন্থ মতবাদ খণ্ডন করেছেন। মুজিব রহমান তার বক্তব্যে বলেছে এই দুইজন মুতাজিলাদের গ্রন্থ মতবাদ গ্রহণ করেছেন, সত্য বলল না মিথ্যা বলল। এই বক্তব্য ইন্টারনেটে শুনে শুনে অসংখ্য অবদিত মুসলমান ইমাম আবু হানিফা সম্পর্কে ভ্রান্ত মতবাদ পোষণ করে, আবুল হাসান আশারী সম্পর্কে ভ্রান্ত মতবাদ পোষণ করে, আবু মনসুর মাতুরিদি সম্পর্কে ভ্রান্ত মতবাদ পোষণ করে। আমার চক্ষণের আগাগুলা কথাগুলি বুঝে থাকে, এবার আপনাদেরকে দুইটা কথা জিজ্ঞাসা করবো। এক নম্বর, আল্লাহ আছেন কোথায়? কিভাবে পরিষ্কার হইল? এই আকিদার ক্ষেত্রে যেন আমাদের সকলের মজবুত হয়ে যায়। হানাফি মাযহাবের এই আকিদা যে আল্লাহ সবখানে আছেন যেভাবে তার পক্ষে সম্ভব, শাফি মাযহাবের এই আকিদা, মালিকি মাযহাবের এই আকিদা, হাম্বলি মাযহাবের এই আকিদা, আল্লাহ যতখানে আছেন বলে কুরআনে বলেছেন সবখানে আল্লাহ আছেন, কিভাবে আমি জানি না, যেভাবে তার পক্ষে সম্ভব সেইভাবে। কথা বুঝে আছে? দুই নম্বর কথা, আল্লাহর চেহারা বলতে অঙ্গ বুঝায় না গুণ বুঝায়, আল্লাহর হাত বলতে আল্লাহর অঙ্গ বুঝায় না গুণ বুঝায়, আল্লাহর আত্মা বলতে আল্লাহর অঙ্গ বুঝায় না গুণ বুঝায়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি এখানে ইমাম আবু হানিফা এই কথাই বলেছেন, আল্লাহর চেহারা বলতে আল্লাহর অঙ্গ বুঝায় না, আল্লাহর গুণ বুঝায়, আল্লাহর হাত বলতে আল্লাহর অঙ্গ বুঝায় না, আল্লাহর গুণ বুঝায়, আল্লাহর আত্মা বলতে আল্লাহর অঙ্গ বুঝায় না, আল্লাহর গুণ বুঝায়। এই হাত বলতে আল্লাহ কোন গুণ বুঝাইছেন আমরা জানি না, বা চেহারা বলতে কোন বুঝাইছেন আমরা জানি না, আত্মা বলতে কোন গুণ বুঝাইছেন আমরা জানি না, আল্লাহ যা বুঝাইছেন ঠিকই বুঝাইছেন। কথা বুঝে আসছে কিনা? যেমন ভাবে আলিফ লাম মিম কোরআন শরীফের অক্ষর কিনা, আলিম অর্থ কি আমরা জানি না, লাম অর্থ কি আমরা জানি না, মিম অর্থ কি আমরা জানি না, আল্লাহ যে অর্থেই বলে তাকে ঠিকই বলেছেন। এইখানে যেমন ভাবে আমরা কি আছি না, আলিম অর্থ কি আমরা জানি না আল্লাহ জানেন, যে অর্থী আল্লাহ আলিম বলেছেন ঠিকই বলেছেন, লাম অর্থ কি আমরা জানি না আল্লাহ জানেন, যে অর্থী আল্লাহ লাম বলেছেন ঠিকই বলেছেন, মিম অর্থ কি আমরা জানি না আল্লাহ জানেন, যে অর্থী আল্লাহ মিম বলেছেন আল্লাহ ঠিকই বলেছেন। দেখছেন যেভাবে আল্লাহর চেহারা আল্লাহ কোন গুণ বুঝাইবার জন্য ব্যবহার করেছেন আমরা জানি না আল্লাহ জানেন, আল্লাহ ঠিকই বলেছেন, আল্লাহর হাত আল্লাহ কোন গুণ বুঝাইবার জন্য বলেছেন সেটা আল্লাহ জানেন আমরা জানি না আল্লাহ ঠিকই বলেছেন, আল্লাহর আত্মা বলতে আল্লাহ কোন গুণ বুঝাইবার জন্য ব্যবহার করেছেন আল্লাহ জানেন আমরা জানি না। দুই কথা পরিষ্কার হইল কিনা? আল্লাহ আপনাদের আমাদের সবাইকে আল্লাহ সম্পর্কে সহিহ আকীদা পোষণ করার, আল্লাহ সর্বত্র আছেন কিভাবে এটা যেভাবে বুঝেছি সেইভাবে বিশ্বাস করার, আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ বলতে যে আল্লাহর অঙ্গ বোঝানো হয়নি সেইগুলিকে রূপ অর্থে বলা হয়েছে সেই অর্থে বোঝার এবং আকীদা বিশ্বাস পোষণ করার তৌফিক দান করুন।